দিনের কিছু কথা আলোচনা করার জন্য এবং শোনার জন্য। যে আল্লাহ পাক কর্মচঞ্চল জিন্দেগীর কিছু অংশ তার দিনের কাজে ব্যয় করার তৌফিক দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত দিনই বৈঠকের বিভিন্ন স্তরের ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের জীবনী থেকে উত্তম আদর্শ সমূহ। আলোচনার সিম কার্ড খুলে দিলে অথবা ইনকামিং কল বন্ধ করে দিলে ভালো। আলোচনার শুরুতে ভূমিকা স্বরূপ দু একটি কথা বলতে চাচ্ছি, তা হল যে আল্লাহর দিনের কাজ করার শক্তি আল্লাহ সবাইকে দান করেন না, সবাইকে দিয়ে সব কাজ আল্লাহ করে নেন না, এমনকি মানুষেও করে না, মানুষেও সবাইকে সব কাজের দায়িত্ব দেয় না। আমার হাতে কোরআন মাজিদ আছে, আমি এই কোরআন মাজিদটা একজনকে রাখার দায়িত্ব দিব, তো ডানে বামে তাকিয়ে দেব কাকে দেওয়া যায়, একটু দেখে বুঝে ইনাকে দিলে বোধহয় ভালো হবে, ভাই এটা একটু ধরেন তো, ওনাকে দিলাম দায়িত্ব। কারণ কিছুক্ষণ পরে দেখা গেল উনি ওটা ওই মাটিতে রেখে যে আপনার এটা থাকলো, আমি একটু জরুরি কাজে যাচ্ছি। আমি বুঝলাম যে ওকে দিয়ে হবে না এই কাজ, কারণ ওনাকে ভালো মনে করে দিয়েছিলাম, তো উনি মাটিতে রেখে চলে গেলেন, এটা হলো না। মানুষেও কোনো কাজ যাকে তাকে দিয়ে করে নেয়, পরিষ্কার জামাটা ধরার জন্য কোনো ছেলেকে ডাক দিয়ে আবার বলি দেখ তোমার হাতটা দেখি, একটু হাতটা ধুয়ে আসো, ধুয়ে এটা আমার জামাটা নিয়ে রোদে দিয়ে দাও, কেন ময়লা ওলা হাত দিয়ে আমার জামাটা নষ্ট করে ফেলো। তো মানুষেও কোনো কাজ যাকে তাকে দিয়ে করায় না, করানোর আগে একটা বিবেচনা করে। তা আল্লাহ পাক তার দিনের কাজ তাকে দিয়েই করিয়ে নেন যাকে তিনি পছন্দ করেন। মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিনের বোঝ দান করেন। আর দুনিয়া দুনিয়া দুনিয়াটা ডোম মেথর চামার চাড়াল ভালো মন্দ শিক্ষিত অশিক্ষিত ইত ফাতর যত আছে, এমনকি দুর্ধর্ষ কমিউনিস্ট নাস্তিক বেইমান লম্পট চরিত্রহীন, আল্লাহ এগুলি দেখাশোনা করেন, দুনিয়া যাকে ইচ্ছা তাকে দিয়ে দেন, কিন্তু দিন তাকে দান করেন, দিনের বোঝ যার কল্যাণ আল্লাহ চেয়ে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ কামনা করে থাকেন তাকেই দিনের বোঝ দান করেন। যারই ফলশ্রুতিতে মক্কার শ্রেষ্ঠ জ্ঞানী যাকে আবুল হেকাম বলা হতো আবু জাহেল, তাকে আল্লাহ দিনের বোঝ দান করেননি, দিন তাকে আল্লাহ দেননি, দিন দিলে বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলার মতো গোলামকে, দিন দান করলেন সাধারণ মানুষকে, পয়সার বিনিময়ে হেদায়েত কিনে পাওয়া যায় না, বিদ্যা এবং বুদ্ধির বিনিময়ে হেদায়েত কিনে পাওয়া যায় না, নেতৃত্ব এবং রাজনৈতিক বরাদ্দের মাধ্যমে হেদায়েত পাওয়া যায় না, দুনিয়াবি প্লট বরাদ্দ রাজনৈতিক নেতৃবৃন্দের আশেপাশে যারা থাকবেন ওরা পাবেন, টাকা পয়সা নিজের আত্মীয় স্বজনের ভিতরে বন্টন করা হবে এটা স্বাভাবিক কথা, কিন্তু দিন দুনিয়ার কোন মানুষের হাতের বরাদ্দ নয়, এটা আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দান করেন। ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ফাতিহার মধ্যে একটা চাওয়া, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দান করো, সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো। এই চাওয়ার আগে এতটি কথা বলা হলো, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর স্তবস্তুতি বর্ণনা করার পরে তারপরে আল্লাহর ইবাদত করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আমি অসহায়, এত কিছু বলার পরে এরপরে আল্লাহর কাছে বলা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথের দিশা দান করেন। আল্লাহ আমাদেরকে শিখান নেই যে সকালে ঘুম থেকে উঠে তুমি বলবে যে আল্লাহ তুমি আজকের জন্য পানির ব্যবস্থা করো, আল্লাহ তুমি আজকের জন্য বাতাসের ব্যবস্থা করো, আল্লাহ তুমি আজকের জন্য আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করো, আল্লাহ তুমি আজকের জন্য আমার রুজির ব্যবস্থা করো। যারা বলছে তারাও পাবে, যারা ঘুমিয়ে আছে নাফরমান তারাও পেয়ে যাবে, সবার কাছে অক্সিজেন আল্লাহ পৌঁছে যাবে। কিন্তু দিন হেদায়েত তাকে আল্লাহ দান করবেন যিনি প্রত্যেক দিন কমপক্ষে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের 17 রাকাত ফরজের মধ্যে আদায় করবেন, 17 রাকাতের মধ্যে 17 বার সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে চাইতে থাকবেন। হেদায়েত সবাইকে আল্লাহ দান করেন, বড়ই খুশনসিব, কত যে ভালো লাগছে আমার আজকে শান্তিনগরের মতো জায়গায় যেখানে ইঞ্চি মেপে জায়গা বিক্রি করা হয়, যেখানে ইঞ্চি মেপে জায়গা বিক্রি করা হয়, এখানে যে একটা এত বড় একটা ফুলের বাগান, এটা যে তাওহীদের মার্কাজ গড়ে উঠেছে এটা আমাদের নলেজের বাইরে, আমরা অনেকে জানি না। নিশ্চয়ই যারা করেছেন, যারা এর ব্যবস্থাপনা করেছেন, তাদের ভিতরে দিনই প্রেরণা থেকেই এই জিনিসটা চালু হয়েছে, এমনি তো হয়নি। আজকের খুতবার মধ্যে বলছিলাম সেই গ্রিস থেকে 24 বছরের যুবক জনাব সোহায়েল ভাই, তিনি গ্রিস থেকে ফোন করছেন, বলছেন মাদানী সাহেব 12 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, বাকি 12 বছর পার হয়ে গেল বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ফিরে, বর্তমান আমার রানিং বয়স 24 বছরের মাথায় সেই ইসলাম বুঝতে পারলাম। ইস টিভির মাধ্যমে আপনাদের আলোচনার মাধ্যমে 24 বছর পরে বুঝতে পারলাম, এখন গোটা জাহিলিয়াত আমাদেরকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে, বড় বড় আলেম ওলামা মুফতি হাফেজ কারি বিরাট বিরাট পাগড়িধারী সবচেয়ে বেশি বাধার সৃষ্টি করছেন আমাদের। কারণ তা আমি বললাম, কারণ হলো ভাই আপনি ডাইরেক্ট তাদের ব্যবসার উপর আক্রমণ করেছেন। আল্লাহর দিনের কাজ আল্লাহ সবাইকে দিয়ে করিয়ে নেন না, আল্লাহ ডাক্তারকে দিয়ে করিয়ে নেবেন, মৌলবীকে দিয়ে করিয়ে নেবেন না, কারণ মৌলবী অধিকাংশ মৌলবী হলো ধর্ম ব্যবসায়ী। 40,000 টাকা না হলে যে উনি কথা বলেন না, 50,000 টাকা না হলে যে ওনাকে পাওয়া যায় না, ওনার ডায়েরি শিডিউল যে খালি নেই, 3 বছর আগে থেকে বুকিং দিতে হয়, তা আল্লাহ বলছে ওই বুকিং দিয়ে কি আমার দিন চলবে না? ডাক্তার জাকির নায়েকের মতো ডাক্তারকে দাঁড় করিয়ে দিয়েছেন, তুই কথা বল। ডাক্তার জাকির নায়েক কথা বলছেন, একদম সিম্পল MBBS ডাক্তার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদখুলুল ইসলামু ফি বাইতি কুল্লি বাইতি মাদারিন ওয়া আওয়ালিন বিইজ্জি আজিজিন ওয়া বিযিল্লি যালিলিন, প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইসলাম ঢুকে যাবে, ইসলাম যারা সসম্মানে গ্রহণ করবে তাদেরকে সম্মানের সাথে ইসলাম সাদর সম্ভাষণ জানাবে, আর যারা সসম্মানে ইসলাম গ্রহণ করবে না তাদের নাকে দড়ি লাগিয়ে ইসলাম মানতে বাধ্য করা হবে। ইসলাম মানতে বাধ্য আল্লাহ কিভাবে করেন দেখেন না। 36 বছর ধরে ওয়াজ করলাম যে ভাই বিড়ি খায় না, বিড়ি ছাড়ে না। ডাক্তার একদিন ওয়াজ করে দিছে বিড়ি খাইলেই মরবেন, দেখবেন পরের দিন থেকে বন্ধ হয়ে গেছে। এর নাম হলো ইসলাম, নাকে দড়ি লাগায় মানা। আজকে যখন ডাক্তারের দিকে তাকিয়ে আছেন গোটা বিশ্ব, গোটা বিশ্বকে যখন তাক লাগিয়ে দিয়েছেন একজন স্যাম্পুল এমবিবিএ ডাক্তার, ডাক্তার তো নিজের জবানে কথা বলেন না, আল্লাহ পাক বলছেন বান্দা যখন আমার হয়ে যায় আমি তখন তার জবান হয়ে যাই, সে আমার দেওয়া জবান দিয়ে কথা বলে। বান্দা যখন আমার হয়ে যায় তখন আমি তার চোখ হয়ে যাই, তার হাত হয়ে যাই, সে আমার দেওয়া চোখ দিয়ে দেখে, আমার দেওয়া হাত দিয়ে সে ধরে। ডাক্তার জাকির নায়েক আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা বলেন, আল্লাহর দেওয়া স্পেশাল মেমোরিতে কথা বলেন। দুনিয়ার কোন মানুষের মেমোরি এইভাবে মুখস্থ রাখতে পারে না, অসম্ভব। কম্পিউটার ফেল, কম্পিউটারে কমান্ড দিলে টাইম লাগে, ডাক্তার জাকির নায়েককে কমান্ড দিলে টাইম লাগে না, সঙ্গে সঙ্গে জবাব মনে ঠোঁটের কাছে এসে থাকে। দুর্ধর্ষ এবং নরশার্দুল চরম বৈরী ভাব নিয়ে সনাতন ধর্মের একজন যুবক দাঁড়িয়ে গেলেন, ডাক্তার জাকির নায়েককে ঠেকিয়ে দিতে হবে কঠিন প্রশ্ন করে। ডাক্তার সাহেবকে এমন ভাবে নেগেটিভ প্রশ্ন দিলেন, মানুষ হতবাক হয়ে গেছে, আজকে বোধহয় ডাক্তারের কাছে জবাব শেষ। ডাক্তার সাহেব হাসতে হাসতে মাইকের সামনে আসতেছেন, কি চমৎকার চেহারা, হাসতে হাসতে আসছেন। মুফতি সাহেব বলছেন, ডাক্তার জাকির নায়েকের চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। মুফতি সাহেবকে বললাম, আপনার ঘৃণা লাগলো কেন? একজন ডাক্তারকে দিয়ে আল্লাহ পাক বিভিন্ন ধর্মের অ্যানালিসিস করে গোটা ধর্মকে যাচাই বাছাই যাচ পাড়তাল করে যখন তাকে দিয়ে আল্লাহ খেদমত করে নিচ্ছেন, তখন আপনার ঘৃণা লাগলো কেন? কেন ঘৃণা লাগলো আপনার? আপনি তো পারবেন না, আপনাকে একজন সনাতন পন্থীকে এনে দিয়ে বলি যে কে বুঝাও, 5 মিনিট বুঝানোর মতো বিদ্যা আপনার নাই। একজন খ্রিস্টান ধর্মের কোনো লোককে এনে যদি বলা হয় মুফতি সাহেব একে ডুব বলেন, তার ধর্মের অসারতা প্রমাণ করেন, 5 মিনিট তো আপনি পারবেন না বলতে। ডাক্তার সাহেবকে দিয়ে আল্লাহ পাক আপনার কাজ করিয়ে নিচ্ছেন, তো আপনি কেন ঘৃণা করতে গেলেন? কোজে সামনে একটা ল্যাজ ঝুলে, তো ওই ল্যাজটা দেখে ঘৃণা লাগে। ডাক্তার জাকির নায়েক সাহেবের সামনের ওটা ল্যাজ, ল্যাজটা দেখে ঘৃণা লাগে। বলে মুফতি সাহেব, ল্যাজ কি সামনে থাকে না পিছনে থাকে? আপনারটা তো পিছনে ঝুলছে আর ডাক্তার সাহেবটা তো সামনে ঝুলছে, ল্যাজ কি আপনারটা না ডাক্তার সাহেবের? আপনি বাজে কথা বলছেন, আপনাকে তো এভাবে না বললে তো হবে না। আপনি যদি বলেন যে কোট প্যান্ট এগুলি খ্রিস্টানদের পোশাক অমুসলিমদের, তা আমি যদি বলি পাগড়ি শিখদের পোশাক শিখেরা পরে, আমি যদি বলি টুপি জওহরলাল নেহরু পরেছে, গান্ধী পরেছে, টুপি গান্ধীর পোশাক, নেহরুর পোশাক, তা আপনি কি জবাব দেবেন? হতবাক হয়ে মুফতি সাহেব তাকিয়ে রইলেন, বললেন উনি ডাক্তার মানুষ, উনি সেবা দল ট্যাবলেট নাম লিখবেন, ক্যাপসুলের নাম লিখবেন, উনি ধর্মের কথা বলতে গেলেন কেন? তবে যে ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া করা যাবে না, তো সনাতন ধর্মের কাহিনী, ঠাকুর ছাড়া সনাতন ধর্ম পড়া নিষেধ। ইসলাম এমন একটি ধর্ম যে প্রত্যেকেই পড়বে, রাস্তার ঝাড়ুদার পড়বে, ভ্যানের ড্রাইভার পড়বে। তাই তো সৌদি আরবে রাস্তা ঝাড়ু দিতে গিয়ে সে গেছিল মদিনার রাস্তা পরিষ্কার করতে, আল্লাহ তার দেল পরিষ্কার করে দিয়েছে, শিরক থেকে মুক্ত করে দিয়েছে। সে গেছিল দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রুটি কামাই করার জন্য, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেছেন। মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিয়ে আল্লাহ দ্বীনের বুঝ তাকে দিয়ে থাকেন। আল্লাহ দিনের কাজ ডাক্তারকে দিয়ে করিয়ে নিলেন, আল্লাহ দিনের কাজ করিয়ে নিয়েছেন পিঁপড়াকে দিয়ে। কি দিয়ে করালেন? পিঁপড়া দিয়ে করিয়ে নিলেন। আল্লাহ আকবার, পিঁপড়া একটা ক্ষুদ্র প্রাণী। আল্লাহ সূরা নামলের মধ্যে বলছেন, সুলাইমান আলাইহিস সালামকে তালিম দিচ্ছেন, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها তিপরা ঘাসের পাতার উপর দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন রাস্তা দিয়ে, দাঁড়িয়ে গেলেন, তিপরা কি ভাষণ দেয় একটু শুনি। তিপরা ভাষণ দিচ্ছেন, তিপরার ভাষণ আমাদের দেশের নেতা নেত্রী ভাষণের চেয়ে অনেক মূল্যবান। আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে 1400 বছর পূর্বে তিপরার ভাষণটা রেকর্ড করে রেখেছে। قالت نملة يا أيها النمل ادخل مساكنكم একটি পিঁপড়া বলল, হে পিঁপড়ার দল তোমরা গর্তে ঢোকো। لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون সুলাইমান এবং তার সৈন্য সামন্ত যেন তোমাদেরকে পায়ে পিষে মারতে না পারে। সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্য সামন্ত আসছে, তাদের পায়ের তলায় পড়লে তোমরা মারা পড়বে, তাড়াতাড়ি গর্তে ঢোকো। সুলাইমান আলাইহিস সালাম তাফসীরের কিতাবে আসছে, পিঁপড়াটাকে তুলে হাতের তালুর উপরে নিলেন, নিয়ে বলছেন যে তুমি একটা ক্ষুদ্র প্রাণী পিঁপড়া, তুমি এত সুন্দর ভাষণ কেন দিচ্ছিলে গো? বলছে আমি হলাম পিঁপড়া কমিউনিটির সর্দার, পিঁপড়ার দেশের রাজা, ত্রিপুরার রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আমার তোমার পায়ের তলায় পিষ্ট হয়ে একটি পিঁপড়া যদি মারা পড়ে আর বিচারের কাঠগড়া যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, জবাব দেওয়ার ক্ষমতা আমার হবে না। ওই জন্য আমি জাতিকে সতর্কতা জানাচ্ছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন এত পিঁপড়ার কাহিনী নয়, আমাকে যে আল্লাহ এত বড় রাজত্ব দিয়েছেন, এত বড় ক্ষমতা দিয়েছেন, আমাকে তালিম দেওয়ার জন্য আল্লাহ পাক এই পিঁপড়াকে খাড়া করে দিয়েছেন রাস্তায়। তাই তিনি বললেন, ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নিয়মাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আন ওয়ালিদাইয়া আন আমালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফী ইবাদিকা সালিহীন। হে আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো, যে রাজত্ব দিয়েছো, যে ক্ষমতা দিয়েছো, সেই ক্ষমতা তুমি আল্লাহ আমাকে যথাযথভাবে প্রয়োগ করার ক্ষমতা দাও এবং আমার শুক্রিয়া আদায় করার শক্তি দান করো, তুমি না দিলে আমার পক্ষে সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম কত বড় নবী? সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী যিনি তার জীবদ্দশাতে দুইবার তার পিতার ভুল বিচারকে সংশোধন করেছিলেন। পিতা দাউদ আলাইহিস সালাম দুইবার বিচার করতে গিয়ে ভুল করে ফেলেছিলেন, সংশোধন করলেন কে? ছেলে সংশোধন করবে। পিতা নবী আর ছেলে তখনও নবুয়ত পান নাই। নবুয়ত পাওয়ার পূর্বে তিনি তার নবী পিতার দাউদ আলাইহিস সালামের দুইবার ভুল বিচারকে সংশোধন করলেন সুলাইমান আলাইহিস সালাম। একবার ওই যে ছাগল যে ক্ষেত নষ্ট করে দিয়েছিল, দাউদ আর সুলাইমান ইয়াহকুমানি ফিল হার্থ ইজ নাফাসাত ফিহি গনামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিমা শাহিদিন। এগুলো আয়াত করে করে তর্জমা করে ব্যাখ্যা করতে গেলে রাত ভোর হয়ে যাবে। ইশারা দিয়ে যাচ্ছে দুইবার সংশোধন করবে। পশু প্রাণীর ভাষা বুঝতেন, এক এক মাসের পর এক সকালে যাওয়ার ক্ষমতা রাখতেন, এক মাসের পর এক বিকালে যাওয়ার ক্ষমতা রাখতেন। এই সুলাইমান আলাইহিস সালাম জীবদ্দশায় আল্লাহর দিনের কাজ আল্লাহ তাকে দিয়ে করিয়ে নিলেন, মরার পরে মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বায়তুল মাকদাস নির্মাণ করে নিলেন। জেন্দা মুসলিমকে দায়িত্ব দিলে সিমেন্ট চুরি করবে, রড চুরি করবে, জেন্দা মুসলিমকে দায়িত্ব দিলে সিমেন্ট রড চুরি করবে। আল্লাহ পাক মুর্দা সুলাইমান আলাইহিস সালামের লাশ খাড়া করে রেখে এই মরা লাশকে পাহারাদার বানিয়ে আল্লাহ পাক তাকে দিয়ে বায়তুল মাকদসের নির্মাণ কাজের তদারকির দায়িত্ব পালন করে নিলেন। জীবদ্দশাতে আল্লাহ কাজ করে নিলেন, মরার পরে কাজ করে নিলেন। জান্দা মুসলিমকে দিয়ে আল্লাহ কাজ না করলে মুর্দা মানুষকে দিয়ে আল্লাহ কাজ করিয়ে নেন, আল্লাহর দিনের কাজ আল্লাহ সবাইকে দিয়ে করিয়ে নেন না, পশু পাখিকে দিয়ে আল্লাহ করিয়ে নেন। রাস্তার ঝাড়ুদার বোঝে, মুফতি সাহেব বোঝে না, কারণ মুফতি সাহেব তাবিজ বেছে খায় যায়, বুঝলেই তো ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, বুঝলেই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, ভূমিকায় অনেক দূর আমি চলে গেছি, ফিরে আসি আলোচ্য বিষয়ে। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম এক দুরন্ত অবাধ্য সন্তান, পিতার অবাধ্য সন্তান, পিতার অবাধ্য সন্তান, দুরন্ত দুর্বার ইব্রাহিম আলাইহিসসালাম পিতার অবাধ্য সন্তানের নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। খাজা মঈনুদ্দিন চিশতির অনুসরণ যারা করে তারাও তো এই দরুদই পড়ে নাকি, নাকি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা মঈনুদ্দিন চিশতি? বলতে পারবে না, বললে ইবাদত তো নষ্ট হবে, ঈমানটাও চলে যাবে। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে এই ক্ষণজন্ম মহামনীষী ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের কালেদিয়া শহরে পত্তলিক পরিবারে, পত্তলিক পিতার ঘরে তিনি জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুরন্ত দুর্বার, যার নাম 1500 বছর যাবৎ শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ ইবাদত সালাতের মধ্যে উচ্চারণ করছেন, কিয়ামত পর্যন্ত উচ্চারণ করতেই থাকবেন, এখান থেকে মুসার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে এলেন, কোন নবী রাসূলের নাম আমাদের দরুদের মধ্যে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের নবী দুইজনের নাম একসাথে এই দরুদের মধ্যে। আল্লাহ পাক একটা শব্দ আমাদের নবীর জন্য ব্যবহার করেছে, আর ওই শব্দটাই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ব্যবহার করেছে। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। উসওয়ায় হাসানা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে। উত্তম আদর্শ শুধু আমাদের নবী আমাদের জন্য নন, আমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। একই শব্দ আল্লাহ ওখানে বলছেন উসওয়াতুন হাসানা, আবার এখানেও বলছেন উসওয়াতুন হাসানা। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নামটাও পাওয়া গেল দরুদে, আর উসওয়াতুন হাসানা হওয়ার ক্ষেত্রে আমাদের নবীর মধ্যে উসওয়াতুন হাসানা, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যেও উসওয়াতুন হাসানা। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম স্মরণ করো সেই সময়ের কথা। ইব্রাহিম আলাইহিসসালাম কালেদিয়া থেকে বেরিয়ে যাচ্ছেন, কালেদিয়ার মেন গেটে দাঁড়িয়ে জলদ গম্ভীর স্বরে ভাষণ দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কালেদিয়ার মেন গেট থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, বাপ ধাক্কা দিয়ে বাড়ি থেকে এলাকা থেকে বের করে দিচ্ছে, সমাজের লোকেরা পরনের বস্ত্র খুলে নিয়ে টুটাফাটা সিরা কাপড় পরিয়ে দিয়ে বেজ্জতি করে কালেজিয়া থেকে বের করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন ঐতিহাসিক ভাষণ দিয়ে বিদায় হয়ে গেলেন। ১৪৫০ বছর পূর্বে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন কারিমের মধ্যে সে ভাষণটি উল্লেখ করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাত সেটা তেলাওয়াত করতেই থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা হয়েছে বাপের সাথে আগে, এটা হচ্ছে শেষ ভাষণ, আগের কথাগুলি শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে জিজ্ঞেস করতেছেন, ওয়াইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসীলুল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদীন। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের তারকা দেখে আল্লাহকে চিনার চেষ্টা করলেন, পারলেন না। আসমানের চন্দ্র দেখে আল্লাহকে চিনার চেষ্টা করলেন, পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের সূর্য দেখে বললেন, এটা আমার রব। সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনে নিলেন, বললেন যে এগুলি কোনোটাই আমার রব নয়, যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম আয়াতুল কাউনিয়া কাদারিয়া দেখে আল্লাহকে চিনলেন। আয়াতে শারঈয়া দিনিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে আবার নাজিল করলেন। নাজিল করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সাথে কথা বলছেন, পিতাকে জিজ্ঞেস করতেছেন, মা হাযিহি তামাসীলুল্লাতী আনতুম লাহা আবিদীন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদীন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফী যালালিম মুবীন। মূর্তি নিজে হাতে বানাচ্ছে আর তার সামনে আবার মাথা নত করতেছে, ঘটনা নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম হতভম্ব জাতির অবস্থা দেখে, কোন জাতি মূর্তি নিজে বানায় আবার সেই মূর্তি নিজে মাথা নত করে আবার সেটাকে আবার গাঙে ফেলে দেয়, এটা আবার কেমন ঘটনাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে জিজ্ঞেস করতেছেন, সমাজকে জিজ্ঞাসা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জবাব দিচ্ছেন, ক্বালু ওয়াজাদনা আবানা লাহাবিদিন। বাগদাদা করে তাই আমরা করি, এর দলিল জানা নাই। এই একটা পয়েন্টের উপরে, একটা সাবজেক্টের উপরে আজকে গোটা বিশ্ব হাবুডুবু খাচ্ছে। সনাতন ধর্মের মধ্যে ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার লয়ার জ্ঞানী গুণী পণ্ডিত বৈজ্ঞানিক আছে না? গোবর তো খায় ওরা সবাই, নাকি গোবর খাওয়াতে মাপ আছে? একদিন জিজ্ঞেস করলো না, আমি আশরাফুল মাখলুকাত গোবর খাবো কেন? গরুর গোস্ত খাইলে দেবতার অবমাননা হয়, দেবতার চামড়া দিয়ে জুতা বানাইলে কোনো ক্ষতি হয় না। কত পণ্ডিতকে আমরা জিজ্ঞেস করেছি সনাতন ধর্মের, যে আপনাদের দেবতা তো সম্মানই, দেবতার সম্মান রক্ষার্থে গরুর গোস্ত আপনাদের ধর্মে হারাম, কিন্তু গরুর চামড়ার জুতা তো আর হারাম নাই। বাজারে গিয়ে গোস্ত কেনার সময় গরুর গোস্ত না খাসির গোস্ত খোঁজেন তো ভালো করে, খাওয়ার সময় তো জিজ্ঞাসা করেন গরুর না খাসির, কিন্তু জুতার দোকানে কোনোদিন ঢুকে গিয়ে জিজ্ঞেস করেছেন গরুর চামড়ার না খাসির চামড়ার? কোন নির্লজ্জ বেহার মতো দেবতার চামড়ার জুতা পায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটেন? আপনার ধর্মযাজকদেরকে জিজ্ঞেস করুন, গোস্ত হারাম হলো জুতা হারাম হলো না কেন? জবাব নাই, লাজবাব নিরুত্তর। মৌলভী সাহেব উত্তর দিয়েছে, স্বামী মারা গেলে স্ত্রী দেখা হারাম, আর স্ত্রী মারা গেলে স্বামী দেখা হারাম। মৌলভী সাহেবের ফতোয়াটাও ওরকম আছে, ঠাকুর দেবের মতো। ও হুজুর, স্বামী মারা গেলে স্ত্রী হারাম হবে কেন, দেখতে পাবে না কেন? পৃথিবীর মুখে একজন ব্যক্তি যিনি আমার আপাত মস্তক দেখার ক্ষমতা রাখেন, আমার জন্মদাতা মায়েরও ক্ষমতা নাই, আমি স্বাভাবিক হওয়ার পরে আমার মা শরীরের সব অঙ্গ দেখতে পাবে না, কিন্তু আমার স্ত্রী, আমার শরীরের আপাত মস্তক দেখা বৈধ, আর আমার স্ত্রীর শরীরের আপাত মস্তক আমার জন্য বৈধ। যা হাদিস বলছে, স্ত্রীর লজ্জাস্থানের দিক তাকালে চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়, হাদিস মেডিন চায় না। হাদিস মেড ইন চায়না, আমরা চায়নার একটা ব্যাখ্যা দিছি, চায়না মানে জনগণ নিতে চায় না যে মাল ওটা হলো চায়না, আর যেটা নিতে চায় সবাই জাপান, মেড ইন জাপান না জাপান, মেড ইন জাপান মানে জাপানের মাল যেটা পান ওটাই কিনে নেন, সেকেন্ড হ্যান্ড হোক আর থার্ড হ্যান্ড হোক আর ফোর্থ হ্যান্ড হোক অসুবিধা নেই, জাপানের কাপড় হোক আর জাপানের মেশিন হোক আর জাপানের পার্স হোক যেটা পান ওটাই কেনে জাপান, আর চায়না জনগণ তুলবুলের মালাকানা বিশ্বিন মেড ইন চায়না, মানে জাল হাদিস হলো মেড ইন জিনজিরা, মেড ইন চায়না, তারপরে মেড ইন ইরাক, মেড ইন ইরান, মেড ইন বাংলাদেশ, মেড ইন পাকিস্তান, মেড ইন হিন্দুস্তান, এগুলো মেড ইন মানুষের, মানুষ দ্বারা যেসব হাদিস রচিত সেগুলো হলো মেড ইন চায়না। তো স্ত্রী তার স্বামীর আপাদমস্তক দেখতে পাবে, শরীয়তে কোনো বাধা নেই, স্ত্রী স্বামীকে গোসল করায় দিতে পারবে মারা গেলে, আর স্বামী তার স্ত্রীকে গোসল করিয়ে দিতে পারবে, ভুরি ভুরি প্রমাণ হাদিস বিদ্যমান। কিন্তু বলে দিল যে স্বামী মারা গেলে স্ত্রী দেখা হারাম, স্ত্রী মারা গেলে স্বামী দেখা হারাম, ইসলামের উপরে ব্লেম ক্লেম এই যে তাসলিমা সিনেরা দেয় কেন দেয়, এসব জাল হাদিসওয়ালাদের কারণে, সঠিক ইসলামের ভিতরে সমস্ত কথা নেই। তো জিজ্ঞেস করলেন মুফতি সাহেব, ভালো স্ত্রী মারা গেলে স্বামী দেখা হারাম আর স্বামী মারা গেলে স্ত্রী দেখা হারাম, তো স্বামী মারা গেলে স্ত্রী কি জমির ভাগ পাবে? হ্যাঁ স্বামী মারা গেলে পাবে, কতটুকু পাবে? স্বামী মারা গেলে স্ত্রী পাবে দুই আনা, যদি ছেলে মেয়ে থাকে, ওই স্বামীর ছেলে মেয়ে থাকলে কত পাবে? দু আনা পাবে, আর যদি স্বামীর ছেলে মেয়ে না থাকে তাহলে পাবে চার আনা, আর স্ত্রী যদি মারা যায় ছেলে মেয়ে রেখে মারা যায় তাহলে স্বামী পাবে চার আনা, আর ছেলে মেয়ে বাচ্চা ছেলে মেয়ে বিহীন অবস্থায় যদি ওই মহিলা মারা যায় তাহলে স্বামী পাবে কত? আট আনা। তো স্বামী তো মারা গেল, দেখা হারাম হয়ে গেল, জমি যাবার হারাল হলো কেন? স্বামী মারা গেলে তাকে দেখা হারাম কিন্তু তার মালগুলি খেতে লাগে বড় আরাম, গরুর গোশত খাওয়া হারাম কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা পরা আরাম, এটার নাম হলো তাকলিদ, তাকলিদের সাক্ষী। গোটা জাতি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সর্বাবস্থায় তাকলিদে মরে শেষে বাংলাদেশ চলছে দুই ম্যাডামের নেতৃত্বে, দুই দল মুসলিম দুই দলে ভাগ, সিংহভাগ ভাগ হয়ে গেছে, ইয়েস ম্যাডাম নো ম্যাডাম ছাড়া, সেখানে আর কোনো শব্দ বলার সাথে সাথে তার দল থেকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে, নিজের চিন্তা থেকে বিবেচনা থেকে কোনো কথা বলার অধিকার তাদের নেই। বড় বড় মুফতি সাহেবদের সামনে আপনাদের মতো জেনারেল শিক্ষিত লোক তো দূরের কথা, অন্য আর এক মুফতি সাহেব পর্যন্ত যদি তার র্যাঙ্ক যদি একটু নিচে হয় তো তার সামনে যাওয়ার কায়দা নাই, তার মাসলা ভুল ধরা, তাকে সংশোধন করা, তাকে পরামর্শ দেওয়া তো দূরের কথা। ধর্ম কুক্ষিগত হয়ে গেছে, অর্থনীতি পুঁজিপতিদের অন্ধ অনুকরণে কুক্ষিগত হয়েছে, মানুষ চোখ খুলে দেখে না যে সুদ কত বড় ধ্বংসাত্মক পরিণতিতে নিয়ে আসে, যে বিশ্বের বড় মোড়লের বড় দেশ তার জীবনের শত্রু চির শত্রু চীন, সেই চীনের কাছে এখন ধার করে কর্জ করে ভাত খাচ্ছে, খাবারের পয়সা নেই চীনের কাছ থেকে ঋণ করে খায়, তারপরে মুসলমানদেরকে নিধন করার জন্য এই অর্থ দিতে কোনো কার্পণ্য নেই, মুসলমানদের উপরে যে স্টিং রুলার চালানো হচ্ছে, মাসিকার তাহারি কারণ সংখ্যা পড়বেন দেখবেন ওখানে সম্পাদকীয় লেখা আছে যে কি বলে আপনার ফিলিস্তিনিদের উপর আক্রমণ, ইহুদিদের আক্রমণ, ইহুদিদের পতন ঘন্টা, আল্লাহর নবী বলছেন বুখারীর হাদিস, কিয়ামতের আগে মুসলিম জাতি ইহুদিদেরকে পিটবে মারবে, যেখানে পাবে সেখানে মারবে, ছোট্ট ছোট্ট গাছ, সেই গাছের নাম হলো সাজারাতুল গারকাদ, সাজারাতুল গারকাদের ভিতরে গিয়ে আশ্রয় নেবে, গাছের জবান খুলবে, বলবে ইয়া মুসলিম মরা ইহুদি উক্তল হো, হে মুসলিম আমার পিছনে ইহুদি আছে ওকে হত্যা করো। হিটলার সেদিন বলেছিল যে আমি হিটলার ইহুদিদেরকে গরম পানিতে সিদ্ধ করে মারলাম, মানুষ একদিন বলবে হিটলার খুব খারাপ মানুষ ছিল, কিন্তু ইহুদি যে কত খারাপ, যেগুলি ছিটে ফোটা ইহুদিদের পেতা তা, ইহুদিদের বাচ্চা চেলা পেলা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, যার মাংসে ইহুদদের মুক্ত করলাম আমি, কিন্তু সেদিন গোটা বিশ্ব অবলম্বন করবে যে ইহুদি কত খারাপ, সেদিন বলবে যে হিটলার ঠিকই করেছিল। হিটলারের ভবিষ্যৎ মানে সে কাজে লাগছে। বন্ধুগণ, বলতেছিলাম যে আমরা সব জায়গায় জিম্মি, অর্থনৈতিকভাবে পুঁজিপতিদের হাতে জিম্মি, ধর্মীয়ভাবে সমাজ নেতাদের কাছে জিম্মি, রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতা নেত্রীর হাতে জিম্মি। ধর্মের কথা মৌলভী সাহেব যেটা বলবেন ওটা ঠিক, ঠাকুরদেব যেটা বলবেন ওটা ঠিক, পপ যেটা বলবেন ওটা ঠিক, এটার উপরে চোখ কান বন্ধ করে যেটা চলা হচ্ছে এটার নাম হলো তাকলিদের সাক্ষী। পৃথিবীর বুকে সবচেয়ে বড় বাধার সৃষ্টি করেছে জাতির উন্নয়নে সেটা হলো তাকলিদের সাক্ষী। তাকলিদের সাক্ষী যদি দুনিয়াবি ক্ষেত্রে মানেন, বাপদাদা তো ভালো বুঝতেন, বাপদাদা যা করেছেন ঠিক করেছেন, বাপদাদা যদি ভালো করে থাকেন তাহলে এত বড় বিল্ডিং এখানে আসলো কেন? বাপদাদা তো বিল্ডিং এ বাস করেননি, কাঁচা ঘরে বাস করেন, বাপদাদা লেখাপড়া করেন নেই, অমূর্খ ছিলেন, আপনি তার ছেলে ইঞ্জিনিয়ার হলেন কেন? বাপদাদা যা করেছে চোখ বন্ধ করে মানবেন? পীর সাহেব বুজুর্গানের দিন মিথ্যা কথা বলেন না? বুজুর্গানের দিনের জমিটা কেনার সময় তো দলিলটা তিনবার দেখেন, বুজুর্গানের দিনের জমিনটা কেনার সময় 37 হাত লম্বা পাগড়ি, বিশাল বড় বুজুর্গ, এমনকি খোদ মক্কার ইমামের জমিটাও যদি হয়, জমির মালিক যদি মক্কার ইমামও হয়ে থাকেন, তবু আপনি কিনার সময় কাগজ দেখে নেবেন, নেবেন কিনা? তাহলে কাগজ যখন আপনি দেখে নিলেন জমিন কেনার সময়, তখন তার বুজুর্গ দেখলেন না, আর ধর্ম মানার সময় বুজুর্গ মানতে গেলেন কেন? তখন তো 100 টাক জমি কিনতে গেলে, 1 ইঞ্চি জমিন কিনতে গেলে 30 বছরের রেকর্ড খুঁজে বের করো, এসে পর্সা এসে রেকর্ডে কার নাম, আরএসএ কার নাম, সিএসএ কার নাম, সিটি জরিপে কার নাম, দলিলে কার নাম, কোন দলিলে কার নাম, দলিলের ভায়া দলিলগুলি কোথায়, কোন দলিল মূলে কে মালিক হলেন, কত তারিখে সম্পাদিত হলো, কোন অফিস থেকে সম্পাদিত হলো, দলিলের নাম্বার কত। কিন্তু 10 পৃথিবীর সমান একজন মানুষকে দেওয়া হবে জান্নাত, 10 পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান হবে একজন মানুষের জন্য জান্নাত। এই জান্নাতি এবাদত আমল করার সময় বুজুর্গানের দিন যেটা বলছে ওটাই হয়ে যাবে? আল্লাহ তাই আফসোস করে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়াটা ভালো বোঝে, দুনিয়ার জমিন কেনার সময় দলিল দেখে নিতে হবে ওটা ভালো বোঝে, কিন্তু আখিরাত কেনার সময় কি হয়, মগা হয়ে যায়। মগা মানে অপদার্থ, আমরা বুঝি না, আমরা সাধারণ মানুষ, আমরা উম্মি মানুষ, হুজুর যা বলেছেন বুজুর্গানে দিন যাবো ওটা ঠিক। আপনি জমিন কেনার সময় অমুমি হয়ে গেলেন না, আপনি জান্নাতের সার্টিফিকেট কিনলেন, সালাত ইবাদত বন্দী করলেন, তখন উম্মি হলেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে জিজ্ঞেস করতেছেন, আব্বা এই যে মূর্তি নিজে বানালেন, আবার সেই মূর্তি নিজে গাঙে ডুবালেন, এটার কারণটা কি একটু বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলছেন, আলো আজাদনা আবা আনালা বিদিন, বাগদাদা করেছে তাই আমরা করি, এটা কেন করেছে অত আমরা খতিয়ে দেখিনি, দেখার দরকারও মনে করিনি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনাদের বাগদাদার ভুল করেছে। এই তুই এত বড় সাহস রে, এত জিন্দাবাদ চললো, এখানে দলিল হলো তিনটা, আজকে সমাজের মানুষের দলিল হলো তিনটা। 1 নম্বর দলিল, এত মানুষ করে কেউ বোঝে না বাবু, তুমি একাই বলো, এটা 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল, এত বড় বড় আলেম ওলামা তারা হাদিস পড়ে নাই। আর 3 নম্বর দলিল হলো, এতদিন ধরে চলে আসলো, এতদিনে কেউ বোঝে নাই। 3টা দলিল দিয়ে আপনাকে আটকায় দিয়েছে, ওই 3 দলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাপও দিয়েছিলেন, মক্কার কাফেরেরাও দিয়েছিলেন, বাপের সাথে বেটার লড়াই হয়ে গেল। এই হক মানতে তিনটি বাধা। এক নম্বর হলো বাপ দাদা করেছেন এতদিন ধরে, এত লোক করছেন ছাড়ে দুনিয়ার, তুমি একা বুঝলে কয়জন লোক, এত বড় বড় আলেম ওলামা তারা কি বোঝেন না? একটু না বললে যে পারি না বা বলে যায় একটু শোনেন। তাহলে আমাদের দেশে এটা একটা কমন প্রশ্ন যে আমাদের দেশের আলেমেরা, এত বড় বড় মুফতি আলেম, উনারা বুঝলেন না কেন, বোঝেন না কেন? এই প্রশ্ন মানুষের মাথা খেয়ে ফেলছে। এই প্রশ্নের সহজ জবাব, আমাদের দেশের মুফতি সাহেবান যারা আলেম ওলামা যারা পড়েছেন কওমি মাদ্রাসায়, এদের সিলেবাস হলো 16 বছর। কত বছর? 16 বছরের মধ্যে 15 বছর পড়তেছেন কি ফেকার কেতাব, মালাবুদ্দামিনহু, কানজুদ্দাখায়, কুদুরি, নুরুল আনোয়ার, সারে বেকায়া, তারপরে বেহেশতি জেওর, মাকসুদুল মুমিনিন, এসব কেতাব হল 15 বছরের সিলেবাস। 15 বছরের এই বেহেশতি জেওরের মধ্যে লেখা আছে নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, কুল্লুহুম ফিন্নার। এই কথাটা লেখে তাবিজ গলায় বানায় গলায় ঝুলায় রাখলে জিন ভূত কাছে আসবেন, কুত্তার লেজ কেটে শুয়া হাত মাটির নিচে পুঁতে রেখে 40 দিন পরে সেই হাড্ডি তুলে কোমরে বাঁধে তাবিজ বানালে এই উপকার হয়। অমুক তেল দিয়ে, অমুকের রস দিয়ে, অমুকের কষ দিয়ে মালিশ বানাইলে এই উপকার হয়। এটা হলো বেহেশতি জেওরের ফতোয়া। 16 বছরের সিলেবাস ওই মৌলভী সাহেবের, তার 15 বছর যা পড়ছে তার ভিতরে শেরেক, বেদাত, কুফুরি সব কিছু আছে, বাজে, মিথ্যে, বানাওয়াট কথা দিয়ে ভরপুর 15 বছর করে ব্রেনটাকে একদম পচিয়ে ফেলেছে। শেষ বছরে 6 খানা হাদিস তার সিলেবাস একসাথে দিয়েছে, 6 খানা হাদিস কুতুবুস সিত্তা, বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই 6 খানা হাদিসে কমপক্ষে যদি 35,000 হাদিস হয়, তো এই 35,000 হাদিস শুধু সে রিডিং করে গেল এক বছরে। মিনিং করা তো দূরে কথা, রিডিংটাই 35,000 হাদিস ঠিক মতো হয়নি এক বছরে। তার মানে আপনি বস্তা ভরলেন 15 বছর, বস্তার ভিতরে ময়লা, আবর্জনা, ঘাস, ভুটি, তিল, তিসি, হ্যাঁ, গোবর, নর্দমার আবর্জনা বস্তার ভিতরে ভরে ভালো মন্দ সব কিছু মিক্স করে 15 বছর ধরে বস্তা বুঝাই করেছ, আর 16 বছরের মাথায় 5 কেজি চিনি বস্তার মুখের মধ্যে মুখ বেঁধে সেলাই করে দিয়েছে, চিনির বস্তা নিয়ে যাও। যত মুফতি পাস করে এসেছেন, যত আলেম কওমি মাদ্রাসায় পড়ছেন, তাদের প্রত্যেকের হালত হলো এই, উনি তো হাদিসের সাথে কানেকশনই নাই, হাদিস শেষ বছরে শুধু রিডিং করেছেন, 35,000 থেকে 40,000 হাদিস শুধু রিডিং করেছেন, মিনিং করার সময় তার হয়নি, যার ফলে হাদিসের কেতাব দিলে হতভম্ব হয়ে যায়। এ হাদিস কোথায় ছিল আমি তো দেখিনি। আমরা মাঝে মাঝে মুফতি সাহেবদেরকে বলি যে হুজুর আপনার ক্লাসে যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন এই হাদিসটা পার হয়ে গেছে, আপনি যে 1 বছরের মধ্যে 40,000 হাদিস পড়তেন, আপনি ক্লাসের মধ্যে একটু ঘুমাচ্ছিলেন তখন হাদিসটা পার হয়ে গেছে, আপনার নজরে পড়েনি, পড়বে না, কারণ হাদিস তো আপনি পড়েননি, হাদিস তো আপনার জীবনের ব্রত হিসাবে আপনি গ্রহণ করেন। আর যারা টাইটেল পাস, বিরাট বড় আলেম টাইটেল পাস করে এসেছেন, টাইটেল পাসের হালতটা কি? টাইটেল পাস ওনার ওই একই অবস্থা, ওনার সিলেবাস হলো 14 বছর, 14 বছর পাস করলে টাইটেল পাস করা যায়। এই 14 বছরের মধ্যে 12 বছর ওই সমস্ত আশি ঘুষি ঘাসি যা আছে বস্তার মধ্যে বুঝাই করছে, বাকি 2 বছরের মধ্যে এই 40,000 হাদিসের ভিতর থেকে কেটে কেটে কেটে কেটে সিলেবাস দেওয়া হয়েছে মোটামুটি 4,000 হাদিস। 4,000 হাদিস যদি সিলেবাস থাকে তো সাজেশনওয়ালা কেটে 400 বানায় দিয়েছে, বলছে এত হাদিস করে পাশ করা যাবে না, এই 400 হাদিস দিলে আমি সাজেশনটা পরতেই পাস করবি। তারপরে 400 হাদিস কেটে গাইডওয়ালা 40টা হাদিস দিয়ে বলল বাপু 20 বছরের প্রশ্ন অ্যানালিসিস করে তোমাকে আমি গাইড বানাই দিলাম, এই 40 হাদিসের বাইরে বছরে আর প্রশ্ন আসবে না। এই 40টা হাদিস কণ্ঠস্থ ঠটস্থ মুখস্থ করে রাখো, এই 40-এর হাদিসের মধ্যেই তোমার 10টি প্রশ্ন আসবে। 40 হাদিস মুখস্থ করে রেখে দিল গাইড বগল দাবা করে, বগলের মধ্যে গাইড, জীবনে অরিজিনাল কিতাব কোনদিন খুলে দেখা তো তোর চোখেই দেখে, টাইটেল পাস করে চলে আসলেন উনি গোল্ডেন এ প্লাস, হাদিস জানে না কেন, 40 হাদিস পরে গাইড পরে মুখস্থ করে তিনি টাইটেল পাস করে এসেছেন। অধিকাংশের হালত এই, দুই একজন আছেন হকপন্থী তারা ফিরে চলে আসছে। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাপের প্রথম দ্বন্দ্ব যেটা হচ্ছে সেটাই হলো বাপদাদার ধর্ম। এই বাপদাদার ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে ছিন্ন করে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে কথাবার্তা শুরু হলো, অনেক লম্বা বক্তৃতা হচ্ছে বাপের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের, অনেক দ্বন্দ্ব হলো, অনেক তর্ক হলো, বাহাস হলো, বহুবার মারতে গেল, সব কিছু শেষ হয়ে শেষবারে মূর্তিগুলাকে ভেঙে চৌচির করে কুড়াল ঘাড়ে বাঁধায় দিয়ে থুয়ে দিয়েছে। বলছে ইব্রাহিম এত বড় দুঃসাহসী কাজ কে করলো, হায় হায় আমাদের মূর্তিগুলাকে ভেঙে কি করেছে, আমাদের এই মূর্তির দুর্গতি কে ঘটালো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো, বলো যে কে মেরেছে এদেরকে, কে টুকরা টুকরা করেছে বলো। বলে ইব্রাহিম তুমি জানো না ওরা কথা বলতে পারে না, আব্বা কথা বলতে পারে না, ওর সামনে মাথা নত করেন, আরে কথা তো বলতে পারে না, আত্মরক্ষা তো করতে পারে না, ভেঙে চৌচির হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল, আত্মরক্ষা করতে পারে নাই, যে আত্মরক্ষা করতে পারে না সে আপনাকে কি করে রক্ষা করবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের জবাব শেষ হয়ে গেছে, যার দলিল নাই তার দলিল হলো লাঠি, যার দলিল নাই তার দলিল কি লাঠি। আপনার জমিনের পর্সা আছে আর দলিল আছে, আপনি পর্সা আর দলিল দিয়ে জমি দখল করতেছেন, কিন্তু আমি আপনার জমি দখল করবো, আমার লাগবে লাঠি। আজকে এই লাঠিয়াল বাহিনীর কারবার চলছে, যাদের দলিল নাই ওরা আপনাকে লাঠির ভয় দেখায়, আর যাদের দলিল আছে তারা কোনোদিন আপনার সাথে লাঠির ভয় দেখাবে না, আর যারা দলিল বোঝে তারা কোনোদিন আপনার সাথে ঝগড়া লিপ্ত হবে না। বলে ওরে সর্বনা, এর সাথে কথা বলিস না, ওসব পারা যাবে না, কারণ দলিল যে আমার এক নাম্বার, তাতে আপনি যে আমি আপনি যদি জানেন যে জানে সে কোনোদিনও আসবে না ঝগড়া তর্ক করতে, সে বলবে দেখে দাও রে বাবা এসব ঝগড়া ফসাদ করা কাম ভালো নয়, তোমারটাও ঠিক আমারটাও ঠিক। যাত্রা বাড়ি চৌরাস্তায় চারজন চিটাগাঙের যাত্রী, একজন দয়াগঞ্জের রোডের মাথায় দাঁড়ানো, আর একজন নারায়ণগঞ্জ ওই কি বলে জুরাইনের পোস্তগোলার রোডের মাথায় দাঁড়ানো, আর একজন ড্যামরার রোডের মাথায় দাঁড়ানো, আর একজন গুলিস্তানের রোডের মাথায় দাঁড়ানো, চারজনই চিটাগাঙের যাত্রী, আর এক পাগলে করছে চারটাই ঠিক, যদি যেটাও চিটাগাং পাওয়া যাবে। আরে হতভাগা, আরে হতভাগা মুসলিম, চারটা ঠিক হয় কি করে, চারটা ঠিক হবে কি করে, একটা ঠিক হতে হবে, এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সরল রেখার নাম সেরাতে মুস্তাকিম, এহেদিনা সেরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও, এই সরল পথ হলো এক বিন্দু থেকে আর এক বিন্দুতে একটি সরল রেখা হয়, একাধিক সরল রেখা হয় না, হলেও বাঁকা হয়ে যাবে, রেখা হবে কিন্তু বাঁকা হবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, কালীর বন্দনা করলেও জান্নাত পাওয়া যাবে, আল্লাহর ইবাদত করলেও জান্নাত পাওয়া যাবে। মাথা যখন খারাপ হয়ে গেছে তখনই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উলট পালট বলা শুরু করলেন, বললেন কালীর বন্দনা করলেও জান্নাত পাওয়া যাবে, ওটাও এবাদত, ওরা জান্নাত না পেলে স্বর্গ তো পাবে, জান্নাত আর স্বর্গ একই জিনিস, নাম দুইটা। তখন রাজশাহীর একজন আলেম কাজী নজরুল ইসলাম সাহেবের সাথে বসেছিলেন, যে ইসলাম এক ও অবিভাজ্য, ইসলাম একটি রাস্তার নাম। আলেম সাহেব একটা কাগজ নিয়ে এসে একটা বিন্দু দিলেন, আর একটা বিন্দু দিয়ে বললেন এখানে সরল রেখা একটি টানেন, বলে ইসলাম সরল রেখার নাম, ইসলাম তো বক্ররেখা নয়। আজ থেকে 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে একটি জ্যামিতি আঁকালেন, একটি সরল রেখা টেনে বললেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই সরল পথ, এটার অনুসরণ করো। ডানে বামে আরো কতটি বক্ররেখা টেনে বললেন ডানে বামের বক্ররেখায় যেও না, তাহলে তোমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে। কাজী নজরুল ইসলাম সাহেব বললেন কলমটা আমার হাতে দেন, কলমটা নিয়ে উনি আবার এই বিন্দু থেকে আর এক বিন্দুতে একটু ঘুরায় ঘুরায় চারটা দাগ আঁকায় দিয়ে বলেন এই দেখেন একটু ঘুরায় হলেও এটা এই বিন্দু থেকে ওই বিন্দুতে মিলানো যায়। কারণ ওরা যাবে একটু বিলম্বে, ওরা ঘুরে ফিরে জান্নাত পাবে, আর এর ডাইরেক্ট একটু ঘুরে ফিরে যাওয়া যায়। আমার দেশের আলেমরাও তাই বলেন যে আপনি কমলাপুর থেকে পশ্চিম দিকে রওনা দিলেন, যাবেন কোথায়? ওই বিমানবন্দর, বিমানবন্দরতে টুঙ্গি, টুঙ্গি হয়ে ঘুরে আবার পূর্ব দিকে চিটাগাঙের ট্রেনটা মোড় ঘুরল আর বাসটা সোজা ডাইরেক্ট চলে গেল, বাসটা সোজা পূর্ব দিকে গেল আর ট্রেনটা একটু পশ্চিম দিকে গিয়ে আবার ঘুরে আসলো। তে মাঝাব তরিকাগুলি ঠিক এরকম চমৎকার বুদ্ধি। কাজী নজরুল ইসলাম সাহেবকে সেদিন রাজশাহীর আলেম সাহেব টর্চ লাইট বের করে টর্চ লাইটের আলো মেলে বলেছিলেন, কাজী সাহেব কলমের কালি দিয়ে দাগ ঘুরানো যায়, টর্চ লাইটের আলোটা ঘুরান দেখি। ইসলাম আলোর পথের নাম, যেই পয়েন্ট থেকে বের হচ্ছে আর যেই পয়েন্টে পড়ছে সোজা আলোটা গিয়ে পড়ছে, এই আলোটা একটু বাঁকা করেন দেখি কেমন করে সম্ভব। আলো কি বাঁকা করা যায়? কলম বাঁকা করে, কলম দিয়ে দাগ বাঁকা করা সম্ভব, আলো বাঁকা করা যায় না। কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ফিরে আসলেন, ফিরে এসে বললেন আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, যার মুখেতে শুনি তাওহীদি কালাম ভয়ে মৃত্যু করিত সালাম, যার দিন দিন নবীর রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান। ইসলাম এক ও অবিভেদ্য। ভোলানাথ লিখেছিল 3-4-90, গণিতের মার্কায় কাটা গেল সর্ব। ভোলানাথ 3-4-90 লেখলো কিন্তু গণিতে তো 3-4-90 হয় না, বাংলাদেশেও 3 দিয়ে 4কে পূরণ করলে 12 হবে, গ্রেট ব্রিটেনে 12 হবে, ফ্রান্সে 12 হবে, পৃথিবীর সব দেশে 12 হবে, আজকে 12 হবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত 3কে 4 দিয়ে গুণন করলে 12ই হবে, 12ই হবে, 12 হতেই হবে। ম্যাথমেটিক্স এর মহাপণ্ডিত কিয়ামতের আগের দিন পর্যন্ত 13 বানাতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের তাকবীর যদি 12টা দিয়ে থাকেন, 12টাই থাকবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কেউ 13 বানাতে পারবে না। এটার নাম হলো ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম লাইলুহা কানাহারেহা, রাত আর দিন সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, পাখি যে ডানা মেলে ঝাপটা মেরে আকাশে ওড়ে সে বিদ্যাটাও আল্লাহর নবী আমাদেরকে দিয়ে গেলেন। সালমানুল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রস্রাব করতে কিভাবে বসব, কিভাবে পানি ব্যবহার করব, কিভাবে গৃহযাপন করব, কিভাবে ফরজ গোসল করব, কিভাবে স্বামী স্ত্রী মেলামেশা করতে হবে, টপ টু বটম লোয়ার চেম্বার থেকে নিয়ে আপার চেম্বার পর্যন্ত, এক্সপোর্টে ইম্পোর্টে রাজ্য শাসনে গৃহযাপনে প্রজা পালনে সার্বিক জীবনের সার্বিক ফয়সালা দিয়ে ইসলাম কমপ্লিট হয়ে গেল। সেই দিন থেকে জিব্রাইল আসমানে আসা, এই জমিনে আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলদ গম্ভীর স্বরে সেদিন ভাষণ দিলেন আর বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের সাথে দ্বন্দ্ব হলো, বাপ বের করে দিলেন। আজকে এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অনেক যুবক তৈরি হয়ে গেছে যারা আজকে বাপের সেই জগদ্দল পাথরকে ছিন্ন করে অক্টোপাসের মতো ঘিরে ধরা এই সামাজিকতাকে ছেড়ে ফেলে দিয়ে আজকে তারা তাওহীদের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। হাজার হাজার যুবক রাস্তায় বেরিয়ে পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের সাথে সম্পর্ক ছিন্ন ঘোষণা করে কালেবিয়া থেকে বেরিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, বাইতুল্লাহ নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটাকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করছেন। ওয়াইদি আরফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করছেন, ছেলেটা সাথে আছে। কি সুন্দর কথা আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছেন, ছেলে কোথায়? সাথে। আপনি যে 37 পাগড়ি মাথায় দিয়ে চলে গেলেন আটলান্টিকের ওপারে জান্নাতের টিকিট কাটতে, আর আপনার মেয়েটা কোথায়? আপনার ছেলেটি কোথায়? কোথায় রেখে গেলেন ছেলেকে? কোথায় রেখে গেলেন মেয়েকে? কোথায় থাকলো আপনার স্ত্রী? জাহান্নামের আগুনের বর্ষি যেদিন আপনার নাকে লাগাবে, জিব্বায় লাগাবে, সেদিন আপনার বয়ান খতম হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানলাম, আপনি যেখানে থাকবেন আপনার ছেলেও সেখানে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছেন, ছেলে কোথায়? ইসমাইল সাথে। ইসমাইল পাথর আগায় দিচ্ছে। তারপরে বাপ বেটা দুইজন দোয়া করলেন। দোয়া করার পরে এই পর্ব শেষ। এরপরে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তার আগের ঘটনা, ইব্রাহিম তোমার ছেলেটাকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাকছেন, বাপ বেটা কথোপকথন করছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডেকে বলছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া কলাইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি আযবাহু ফানদুর মা যাতা। বেটা, বেটা ইসমাইল, আমাকে আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাকে জবাই করার জন্য। তুমি এবার বলো তোমার ওপিনিয়ন কি। ঠ্যাঙের মধ্যে দড়ি লাগায় ওই ছয় তালার উপরে হাফেজি মাদ্রাসায় থুয়ে এসেছেন আপনার ছেলে, ছেলে হাফেজ হবে, আপনি নূরের টুপি পাবেন, ভুলে যান সে কথা। ইসলাম কোনো চাপিয়ে দেওয়ার বস্তু নয়। ইসলাম মন মানসিকতাকে গ্রো করার জন্য, ইসলাম মন মানসিকতাকে ম্যাচুর করার জন্য, মন মানসিকতাকে রিফাইন করার জন্য ইসলাম একটি সুন্দর চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন, দিয়েছে। আপনি আপনার ছেলেকে টুডি পয়েন্ট আস্তে আস্তে আস্তে আস্তে বুঝাতে বুঝাতে আগাবেন। আপনার ছেলের মন মানসিকতা ইসলাম মানার জন্য প্রস্তুত আছে কিনা, আল্লাহর কালাম বলছে ইব্রাহিমের কাছ থেকে শেখো। ইব্রাহিম বেটাকে জিজ্ঞেস করছেন, আব্বা আল্লাহ তো অর্ডার করেছেন কুরবানি করতে, আমি এখন কি করি তুমি বলো। বেটা বলছে, আব্বা আপনি কুরবানি করেন, আমি রেডি। কয়লাইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইসমাইল বলছেন, আব্বা আপনি জবাই করেন, আপনার অর্ডার আল্লাহ দিয়েছেন যা তা আপনি ফলো করেন, আপনি আমি আপনার সাথে পার্টিসিপেট করব। দুই নবীর মধ্যে পার্থক্য হলো কেন? এক নবীর ছেলে প্লাবনে ভেসে যাচ্ছে, বাপ ডাকছে, ও বেটা আমার কিস্তিতে সোয়ার হয়ে যাও। কয়লাইয়া বুনাইয়ার কাব মায়না, বেটা বলছে, সাওইলাল জুদি, যদি পাহাড়ে গিয়ে আমি উঠবো, যদি পাহাড় আমাকে আজকে বাঁচাবে। বাপ বলছে, বেটা যদি পাহাড় কেউ বাঁচাতে পারবে না আজকে প্লাবনে সব ডুবে যাবে। লা আসমাল ইয়াউম। আল্লাহ বললেন, নহু কথা আর বলতে হবে না, শেষ হয়ে গেছে কথা, ওকে যেতে দাও। এত বড় জলিলুল কদর নবী, গোটা এলাকাবাসী, পশু পাখি ছাগল বকরি প্রত্যেকটা প্রাণী জুড়ায় জুড়ায় সেই নৌকায় তুলেছে, কিস্তিতে তুলে জাহাজে তুলেছে। জাহাজে মানুষ উঠলো, গায়ের লোক উঠলো, সমাজের লোক উঠলো। এত বড় নবী, তার বেটার উষার খোশ নসিব হলো না। বাপের সামনে 30 ফুট 36 ফুট ঢেউ এসে এক থাপ্পড় মেরে মহাপ্লাবনে, এত বড় নবীর সামনে তার বেটাকে গ্রাস করে মহাপ্লাবনে ভাসিয়ে নিয়ে চলে গেল। নবীর কিছুই করার থাকলো, নবীর তাকায় রইলেন। এখানে দুইটা জিনিস কাজ হয়েছে, একটা হলো আল্লাহর অর্ডার, আর দ্বিতীয় ওই যে আল্লাহ যাকে হেদায়ত করবেন আগেই বলছিল, আল্লাহ হেদায়ত নসিব যদি আপনার ছেলে না রাখে আপনি চেষ্টা করে পাবেন। আর দ্বিতীয় বিষয় যেটা মুসাববাব, সেই মুসাববাবটা ছিল নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল বেঈমান, আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল ঈমানদার। ইব্রাহিম আলাইহিস সালাম এমন বড় নবী যার দুইটা বেটা দুইজনই নবী। এমনও বাপ আছে 10টা বেটা একটাকেও মানুষ বানাতে পারেনি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা দুইজনই নবী। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, মা বোনেরা আপনি কেমন স্ত্রী? আপনি আগে ওইভাবে আপনার স্বামীর সাথে ঐক্যমত গঠন করেন, আপনার স্ত্রীর সাথে আপনি বসেন যে ছেলেকে কিভাবে মানুষ করতে হবে, পরস্পরের সমঝোতার মাধ্যমে আগাতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী, দুইজন স্ত্রী নেককার, দুইজনের ঘরে আল্লাহ দুইটি সন্তান দিলেন, দুইজনই নবী। ইব্রাহিম আলাইহিসসালাম নিজে নবী, তার ছেলে ইসহাক আলাইহিসসালাম নবী, ইসহাক আলাইহিসসালামের বেটা ইয়াকুব আলাইহিসসালাম নবী, ইয়াকুবের বেটা ইউসুফ আলাইহিসসালাম তিনিও নবী। বেটা নবী, নিজে নবী, ছেলে নবী, নাতি নবী, নাতির ঘরের ছেলেটাও নবী। নবুয়তের সিলসিলার চারজন নবী লাগাতার নবুয়তের ইতিহাসে আর এক ফ্যামিলিতে নাই, ইব্রাহিম আলাইহিসসালামের ফ্যামিলিতে পাওয়া গেল। ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে বাপকে বলছেন, আব্বা আপনার অর্ডার আল্লাহ দিয়েছে, আপনি পালন করুন, আমি রেডি। আপনার বেটাকে ওইভাবে, আমার বেটাকে ওইভাবে মন মানসিকতা গড়ে তুলতে হবে, আমার স্ত্রীকে ওইভাবে মন মানসিকতা গড়ে তুলতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম তার আগের ঘটনা, সন্তান ফেলে চলে যাচ্ছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ এই শহরকে নিরাপদ নগরী বানাও, আমার সন্তানকে মূর্তি পূজা থেকে বাঁচাও। ছেলে কি খাবে ইব্রাহিম আলাইহিসসালাম তা বললেন না, আমার ছেলেকে খাবারের ব্যবস্থা করো। তারপরে বললেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি জারাইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিউকিমুস সালাত। বাইতুল্লাহ নির্মাণ হবে এই জায়গায়, বাইতুল্লাহ নির্মাণ হবে এখানে, এখানে আমি একটা প্লট নিলাম, এখানে আমার ছেলেকে রেখে গেলাম। ও মুসলিম জাতি, বিশ্ব রোডের পাশে জায়গা কিনা চেন, এখানে বিশ্ব রোড হবে, এখানে জায়গা কিনতে হবে, এখানে মার্কেট হবে, এখানে জায়গা কিনতে হবে, এখানে ইউনিভার্সিটি হবে, এখানে জায়গা কিনতে হবে, এখানে পাওয়ার প্ল্যান্ট হবে, এখানে জায়গা কিনতে হবে, এখানে ইপিজেট হবে, এখানে জায়গা কিনতে হবে, এই জায়গার দাম একদিন বাড়বে। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝেছিলেন এখানে আল্লাহর ঘর হবে, এখানে ছেলেকে রাখতে হবে। ছেলেকে আপনি কোথায় রাখবেন? ছেলেকে তাদের আখড়ার মধ্যে রেখেছেন, বাড়ি আজকে বিক্রি করতে হবে, বাড়ি বিক্রি করে ওখানে সরে পড়তে হবে, তাওহীদের মার্কাজের পাশে আপনাকে ছেলেকে রাখতে হবে। আপনি মরে যাবেন, আপনার ছেলে তাওহীদের উপর অটল থাকবে। আপনি যদি বেদাতি মসজিদের পাশে আপনার ছেলেকে রেখে যান, আপনি মরার সাথে সাথে আপনার ছেলে ওই বেদাতি মসজিদের ইমাম এনে আপনার ঘরে মিলাদ করাবে, আপনার কিছু করার থাকবে না। ইব্রাহিম আলাইহিসসালাম সেদিন ছেলেকে রাখার সময় যে দোয়াগুলি করেছিলেন, সেই দোয়ার মধ্যেও শিক্ষণীয় আছে। ইব্রাহিম আলাইহিসসালাম একটি জ্ঞান সমুদ্র, এই জ্ঞান সমুদ্রকে একটা ঝিনুকের মধ্যে ভরা সম্ভব নয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুর রাহিম। এটা যেহেতু হজের মাস, জুলহজ মাস, তো এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের শিক্ষণীয় আজকের এই এই মাসে, এই সময়ে, এই পিরিয়ডে যত এবাদত আসবে সব এবাদত ইব্রাহিম আলাইহিসসালাম রিলেটেড। তাওহীদটা হলো ইব্রাহিম আলাইহিসসালাম রিলেটেড, জাহেলিয়াতের সাথে সম্পর্ক ছিন্ন করা এটাই ইব্রাহিম আলাইহিসসালামের সাথে রিলেটেড, সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে এটা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে রিলেটেড। এইভাবে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনীকে সামনে রেখে আমাদের জীবনকে যদি ওইভাবে গড়ে তুলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ইহকাল এবং পরকাল মঙ্গলময় করুন। জনাব সালাম, ওয়ালাইকুম আসসালাম, একজন মসজিদের ইমাম সাহেবকে বয়ান করতে শুনলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক বারবার জিয়ারত করলে নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব হবে। এর চেয়ে মিথ্যে কথা দুনিয়াতে আর হয় না। লালু হাজি আর ভুলু হাজি বারবার টাকা আছে তাই গেছে রওজা জিয়ারত করতে, গরিব মানুষ যিনি যেতে পারেন নাই তার অবস্থাটা কি হবে, তার অবস্থাটা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তাওহীদ পন্থী এবং সুন্নাহ পন্থী মুসলিমের জন্য, বেদাত পন্থী এবং শেরেক পন্থী মুসলিমের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করার অনুমতি আল্লাহর তরফ থেকে হবে না। নবী সুপারিশ করলেও আল্লাহর ফেরেশতা এসে বাধা দিবে, কবুল করা হবে। রাজা রাসূল সাল্লামের কবর জিয়ারত করার যত ফজিলত, সব ফজিলতের হাদিস জাল এবং জয়েব মক্কায় মদিনায় যেতে হলে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে যেতে হবে, কবর জিয়ারতের নিয়তে, কোথায়ও যাওয়া হারাম। বুখারীর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাদ্দুর লিহালু ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা, তিন মসজিদ ছাড়া পৃথিবীর কোনো জায়গা সওয়াবের আশায় জিয়ারত করা বৈধ নয়। জোহরের ফরজ সালাত ইমামের সাথে মসজিদে পড়ার পর কি চার রাকাত সুন্নত পড়তে হবে? চার রাকাত আগে পড়ার সময় হয়নি, আগে পড়ার সময় হয়নি। যদি ব্যস্ততার কারণে সময় না হয় তাহলে চার রাকাত পরে পড়বেন, আর যদি গাফলতি করে ছেড়ে দিয়ে থাকেন তাহলে ওটা পড়ার অনুমতি আল্লাহ দেননি, যেটা আপনি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন সেটা। অতএব আপনার টাইম পার হয়ে গেছে, ব্যস্ততার কারণে যিনি পারেননি তিনি পড়তে পারবেন। আমাদের সমাজে প্রচলিত মাসালা এবং হাদিসের ভিত্তিতে যে ইবাদত বন্দী করা হয় তার সঙ্গে আপনাদের বয়ানে কিছুটা পার্থক্য মনে হয়। এ অবস্থায় আমাদের অতীত ইবাদত কি বাতিল হয়ে যাবে? জি না, অতীত ইবাদত বাতিল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি অন্যায় কাজ করে আর সে যদি বুঝতে পেরে তারপরে সে যদি আবার ফিরে এসে খালেস তওবা করে তাহলে বিগত দিনের সকল পাপকে আল্লাহ নেকে পরিণত করে। কাজেই যদি আপনি ফিরে আসতে পারেন তওবা করে তাহলে ইনশাআল্লাহ পূর্বের সব পাপ নেকিতে পরিণত। আমাদের ভুল ইবাদতের জন্য কি আমরা সাধারণ মানুষ দায়ী নাকি অতীতের আলেমগণ দায়ী? আলেমগণও দায়ী নন, আপনারাও দায়ী নন। কারণ অতীতের আলেমরা আমার গণ হাদিস কোনটা সহি কোনটা যাইব এগুলি জানতেনি না, অনেক কিছু জানার বাইরে ছিল আমাদের, আমরা নিজেরাই তো অনেক কিছু জানার বাইরে ছিল। জানার বাইরে থাকে না জেনে কারণে যদি কারো দ্বারা কোনো আইনটা লঙ্ঘন হয় কখন প্ল্যাটফর্মে ইয়ে তুলে দিয়েছে মানে আপনার ওই মোটর সাইকেল, তো চট করে রেলের কর্মকর্তা এসে বললেন যে এই আইন লঙ্ঘন করেছ, তার মানে যে আমাকে একটা কথা বলতে দেন, আইন কি জানার পরে লঙ্ঘন হয় না জানার আগেই লঙ্ঘন হয়? ওরা তো জানেই না ব্রিটিশ আমলের আইন তৈরি করে তো প্ল্যাটফর্মে গাড়ি তোলা নিষেধ, তো ওখানে তো লেখেননি আপনি। নেক্সট জেনারেশন তো জানেই না, তো নেক্সট জেনারেশন নজওয়ান মোটর সাইকেল তুলে দিয়েছে প্ল্যাটফর্মে, আইন জানার পরে লঙ্ঘন হয় না জানার আগেই লঙ্ঘন হয়? জানার আগে যদি হয় তাহলে সেটা ভুল, ভুল হতে পারে লঙ্ঘন হয় না। ভুল আর ভেজাল দুটা দুই জিনিস মনে রাখবেন। একজন বুখারীর অনুবাদ করতে গিয়ে তার মধ্যে ভেজাল মিশাইছে, আর একজন ভুল করছে আপনি সংশোধন করে দিলেই তো হয়, ভুল না ওটা। একজন লোক দুধের মধ্যে পানি মিলাইছে, এটা কি ভুল না এটা ভেজাল? তাহলে ভুল আর ভেজাল বুঝতে হবে, ওটা ভুল নয় ওটা ভেজাল। কিন্তু যদি দুধ মনে করে পানি ঢেলে দেয়, চিনি মনে করে লবণ ঢেলে দেয় তাহলে সেটা ভুল, আর চিনির মধ্যে যদি লবণ মিলায় দেয় দাম বাড়ানোর জন্য সেটা কি ভুল না ভেজাল? তাহলে আমাদের দেশের আলেমেরা যারা জেনে করতেছেন তারা ভেজাল করছেন, আর যারা না জেনে করছেন তারা কি ভুল করছেন। ভুলের ক্ষমা আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। টাকনুর নিচে কাপড় পরিধান করা কবিরা গুনাহ কি? প্লিজ উত্তর দেবেন। টাকনুর নিচে কাপড় দুই ভাবে পরা হয়, একটা হলো অহংকার বশত, অহংকার বশত যদি পরা হয় তাহলে তার জন্য তিন শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানজাররা সাওবাহু খুয়ালা, অহংকার করে যে টাকনা ঢেকে কাপড় পরল তার জন্য তিন শাস্তি, আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না এবং তাকে পবিত্র করবেন না। আর এমনি নর্মাল যদি অহংকার ছাড়া যদি টাকনা ঢেকে যায় তাহলে তার জন্য এক শাস্তি, মা আসফালা মিনাল কাবাইনি ফাহুয়া ফিন্নার, যেটুকু টাকনা ঢাকবে সেটুকু জাহান্নামের আগুন দিয়ে পুরানো হবে। এটা পুরুষের জন্য, মহিলাদের জন্য নয়, মহিলাদের টাকনা ঢাকাটাই ফরজ। টাকনা ঢাকার পরে আধ হাত অথবা এক হাত কাপড় ঝুলে থাকবে, এখন হয়ে গেছে উল্টা, ছেলেরা টাকনা ঢাকছে আর মেয়েরা টাকনা খুলছে। আমি মসজিদে গিয়ে দেখলাম রুকুতে চলে গিয়েছে, তখন যদি দেখা দেখি যে সূরা ফাতিহা পড়লে রুকু পাবো না, তখন কি সূরা ফাতিহা না পড়ে রুকুতে যাব? কি করব একটু বুঝিয়ে বলবেন। তখন আপনি সূরা ফাতিহা না পড়ে রুকুতে যাবেন, ওই রুকু যদি ঠিক মতো পেয়ে যান আল্লাহু আকবার বলে আগে তাহরিমা দিয়ে সালাতে ঢুকবেন। অনেক আছে ডাইরেক্ট রুকুতে চলে যায়, ডাইরেক্ট যাওয়া যাবে না, কারণ অ্যাডমিশন হতে হবে আগে, অ্যাডমিশন হয়ে তো ক্লাসে যাবেন নাকি, সালাতের অ্যাডমিশন হলো তাহরিম, তাহরিম হাত তাকবীর। ইমাম রুকুতে থাকুক, সেজদায় থাকুক, সর্বাবস্থা আপনি আল্লাহু আকবর বলে তাহরিমা দিবেন। তাহরিমা দেওয়ার পরে দ্বিতীয় তাকবীর দিয়ে সেজদায় থাকলে সেজদায় যাবেন, রুকুতে থাকলে রুকুতে যাবেন। তাহরিমা দেওয়ার পরে সুন্দরভাবে রুকুতে পৌঁছার পরে রুকুর দোয়া কমপক্ষে একবার পড়া হয়েছে, তারপরে যদি ইমাম মাথা তোলেন তাহলে ওই রুকু আপনি পেলেন, ওই রুকুকে রাকাত হিসাবে গণ্য করতেও পারেন, অথবা ওটাকে ছেড়ে দিয়ে পরবর্তী রাকাত পড়েও নিতে পারেন, ওটা আপনার এখতিয়ার। হজের প্রচলন সর্বপ্রথম কবে থেকে শুরু হয়? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিলেন, ওয়াদ্দিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম তুমি হজের আজান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, তাম পৃথিবীর মানুষ কৃষ্ণকায় উট নিয়ে দূর দূরান্তের সফর করে তারা চলে আসবে, দিক দিগন্ত থেকে তোমার এখানে চলে আসবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক প্রথম ঘোষণা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম জাতির পিতা বলার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশ থেকেই আমাদের নবী এসেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরের কোন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বাইরে নন। বানী ইসরায়েলের যত নবী, সব নবী ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। আর বানী ইসমাইলের শেষ নবী তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইবেল কোন ভাষায় নাজিল হয়? বাইবেল মানে তাওরাত, তাওরাতটা ছিল সুরিয়ানি ভাষায় সম্ভবত, আল্লাহ আলম। শেখ, যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস মেনে চলে তারা নিজেকে আহলে হাদিস নামে পরিচয় দেয়। বর্তমান কোন কোন ব্যক্তি বলে থাকেন এই নাম সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন না, বিধায় এটাও বেদাত। এ ব্যাপারে দলিল ভিত্তিক জানালে আমরা সঠিক জেনে উপকৃত হব ইনশাআল্লাহ। কেউ যদি মনে করে যে আহলে হাদিস নামটা জপনা করলে একটা নেকি হবে, আহলে হাদিস নামটা জপনা করলে, নামটা পরিচয় দিলে আমার একটা নেকি হবে, নেকির আশায় যদি করে তাহলে সেটা অবশ্যই বেদাত, সেটা অবশ্যই বেদাত। আর যদি কেউ পরিচয় দেওয়ার জন্য করে তাহলে মুসলিম জাতির পরিচয় বিভিন্নভাবে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুসলিম জাতি সাহাবায়ে কেরামগণ তাদের মধ্যে এক দলের পরিচয় হলো মুহাজির আর আরেক দলের পরিচয় হলো আনসার। আল্লাহ তো পরিচয় দিতে বললেন মুসলিম বলে, যে আল্লাহ মুসলিম বলে পরিচয় দিতে বললেন সেই আল্লাহ আবার রাসূলের সাহাবীদের নামের মধ্যে আর উপনাম লাগিয়ে দিয়ে বললেন এক দল আনসার আর এক দল মুহাজির। তো আনসার ও মুসলিম, মুহাজির ও মুসলিম, এটা হলো বৈশিষ্ট্যগত নাম, যে নাম আমরা এখনো ব্যবহার করি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, আলেম সাহেব, শায়খ, উস্তাদজি, এগুলি তো সোয়াবের আশায় যদি কেউ উস্তাদজি নাম ডাকে তাহলে অবশ্যই, তাহলে তো উস্তাদজিও বলা যাবে না, কারণ উস্তাদজি বলার কথা তো কোরআন হাদিসে নেই, ভাই বলেন। কাজেই এই জিনিসটা আমাদের বাড়াবাড়ি হয়ে যায়, অতিরিক্ত, এদিকে অতিরিক্ত হয় আবার ওদিকেও অতিরিক্ত হয়, এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। সব জায়গায় আপনি মুসলিম পরিচয় দিতে পারবেন না। মনে করেন বায়তুল মুকাররমে আপনি জোরে আমিন বলে সালাত আদায় করলেন, তা আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোন মাজহাবের লোক, আর আপনি বলেন আমি মুসলিম, উত্তরটা কি হয়েছে? প্রশ্নই তো বোঝেনি। যদি জিজ্ঞেস করতে আপনি কোন ধর্মের লোক, তাহলে তো উত্তর হবে আমি মুসলিম, আমি ইসলাম ধর্মের লোক। প্রশ্ন করা যে আপনি কোন মাঝহাবের লোক, কোন মাঝহাবের লোক যদি বলেন তাহলে আপনি কি বলবেন? বলবেন যে আমি মাঝহাব মানি না। কি মানেন? কোরআন এবং সহিহ হাদিস মানি। এই কোরআন ও সহিহ হাদিস মানি, এই কথাটা সংক্ষিপ্ত শর্টকাট নাম হলো আহলুল হাদিস। আমি আহলুল হাদিস, আমি কোরআন এবং সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না। এরা যদি সওয়াবের আশায় কেউ করে তাহলে পাপ হবে, আর যদি পরিচয় দেওয়ার জন্য আমি যে মাঝহাব থেকে ঊর্ধ্বে মাঝহাব পরবর্তীকালে এসেছে এগুলির সাথে আমি বিশ্বাসী নই, এই জন্য যদি বৈশিষ্ট্যগত নাম হিসাবে ব্যবহার করে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কোনো মুসলিম যুবককে দেখলে বলতেন মারহাবা, আল্লাহর নবীর ওসিয়াত অনুযায়ী আমি তোমাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, নিশ্চয়ই তুমি লিআন্না আনতুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বাদানা, তোমরাই হলে আমাদের পরবর্তী আহলুল হাদিস। আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুল কোরআন বলে মুসলিম জাতিকে সম্বোধন করেছেন, বলেন ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতর, আল্লাহ বেজর বেজর পছন্দ করেন। ফাউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা তোমরা বেতের পড়ো, আল্লাহর নবী আহলুল কোরআন বলেছেন। কাজেই এগুলি বৈশিষ্ট্যগত নাম, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আমার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেছে, আল্লাহর রহমতে আবারও সামনের মহরম নভেম্বর মাসে আরেকটি সন্তান দুনিয়ায় আসবে ইনশাআল্লাহ। এমতো অবস্থায় আমি এই মহতি মাহফিলের সকলের কাছে দোয়ার আবেদন করছি, যেন আল্লাহ এবার আমার একটি নেক সন্তান সুস্থ অবস্থায় দুনিয়াতে পাঠান এবং হায়াতে তাইয়েবা দান করেন। আল্লাহ আপনার সন্তানকে সুস্থতা দান করুন এবং হায়াতে তাইয়েবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আসার পরে যেগুলি সুন্নতি তরিকা আছে সেগুলি আমল করবেন, কানে আজান দিবেন, আসার সাথে সাথে কানে আজান দিবেন, প্রথম শব্দ যেন আল্লাহু আকবার তার কানে যায়। তারপরে সাত দিনে আকিকা করবেন, সম্ভব হলে মাথার চুল কামিয়ে ওটা দিয়ে রূপ ওজন পরিমাণ রূপা সাদকা করবেন, উত্তম নাম রাখবেন এবং ওকে যখন কথা ফুটবে ড্যাডি ল্যাডি বডি এগুলি না শিখিয়ে ওকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন। হ্যাঁ, সাত দিনে আকিকা দিবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিবেন। যখন জবান ফুটবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যখন জবান বন্ধ হবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। লাক্কিনু মাউতা কুমবি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন হবে জীবনের শেষ প্রান্তে, আর লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন হবে জীবনের শুরুতে। প্রথমে মাজহাব মানা কি বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক, সাধারণ মুসলিম হিসাবে আমাদের কি করণীয়? মাজহাব মানা বাধ্যতামূলকও নয় ঐচ্ছিকও নয়, মাজহাবের সাথে ইসলামের কোনো কানেকশন নেই, মাজহাবটা এর সাথে ইসলামের কানেকশন নেই, কোরআন হাদিসেরও নেই, যেই ইমামদের নামে বানানো হয়েছে তাদেরও কানেকশন নেই। ইমামদের এন্তেকালের 250 বছর পরে মাজহাব আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এন্তেকালের 400 বছর পরে মাজহাব আসছে। এই মাজহাব হলো সর্বনাশার মূল, এই মাজহাব মুসলিম জাতিকে একদম ডাইরেক্ট 4 ভাগে ভাগ করে দিয়েছে। এই মাজহাবের কারণে 801 হিজরিতে মক্কার ঘর কাবাকে 4 ভাগে ভাগ করে দিয়ে গেল মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট ফারাজ বিন বারকুক। ফারাজ বিন বারকুক বলল, তোমরা 4 মাজহাবের লোক একসাথে সালাত আদায় করতে কেউ জোরে আমিন বলে আর একজনের ডিস্টার্ব হয়, ডিস্টার্বের দরকার নেই বাবা, এটা 4 ভাগে ভাগ করে দিয়ে গেলাম, চারদিকে 4 মাজহাবের ইমাম দাঁড়াবে আর 4 টাইমে যার যার মতো সালাত আদায় করে নিবে। শাফি মাজহাবের আজান হচ্ছে, হানাফি মাজহাবের লোকেরা হাতে তালি দিচ্ছেন, বসে থাকছেন, গল্প করছেন, বলছে ওই আজান হলো যে, বলে ওটা আমাদের আজান নয়, ওটা শাফি মাজহাবের আজান, শ্যাপ্যাগো আজান হচ্ছে হোক। এখন বলে না রফেদের আজান হচ্ছে, আমাদের হয়নি, আমাদের টাইম এখনো হয়নি, ও শাফি মাজহাবের আজান হচ্ছে, তোমরা বসে থাকো, বসে রইল। তারপরে জামাত হয়ে গেল, জামাত হওয়ার পরে এবার হানাফি মাজহাবের আজান হলো, মক্কার ঘর 4 ভাগে ভাগ করলো 801 হিজরিতে, 1343 হিজরি পর্যন্ত এই জাহেলিয়াত কাবা ঘরে চললো, 542 বছর পর্যন্ত চললো এই জাহেলিয়াত, 542 বছর, 1343 হিজরি পর্যন্ত এটা চললো এই কাবা ঘর, 4 ভাগে 4 দলের মুসলিম 4 ভাবে সালাত আদায় করলো। আজকে কোরআন হাদিসকে অপমান করার সহজ বুদ্ধি এটা আমার মাঝাবে নাই, ওটা আমাদের মাঝাবের হাদিস না, বলতে পারে না হাদিসটা ফেলে দাও, খালি বলছে এটা আমার মাঝাবে নয় অন্য মাঝাবের। ইসলাম কি দুনিয়ার কোন মানুষের ব্যক্তিগত ব্যাপার? মাঝাব মানতে মানতে কত বড় সর্বনাশা কাম করেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সূরায়ে হজ্জের দ্বিতীয় সেজদাটা বাইর করেন, সূরায়ে হজ্জের দ্বিতীয় সেজদাটা বাইর করেন, দেখেন কি লেখছে ওখানে। অতএব এই মাজহাব মুসলিম জাতিকে ধ্বংস করেছে। মাঝহাবের কারণে মুসলিম জাতি আজকে পিছনে পড়ে রয়েছে, মাঝহাবের দুহাই দিয়ে হাদিসকে অ্যাভয়েড করা হচ্ছে, তাহলে কি মানবেন আপনি? কোরআন এবং সহিহ হাদিস। সাধারণ মানুষ তো কোরআন হাদিস বোঝে না। আচ্ছা, সাধারণ মানুষ যে কোরআন হাদিস বোঝে না, তারা কি মাঝহাব বোঝে? সাধারণ মানুষ তো কোরআন হাদিস বোঝে না, আর পড়তে জানে না, তারা কি মাঝহাবের কেতাব পড়তে জানে? মাঝহাব মানে যদি মৌলবীকে মানা হয়, তো এক হানাফি মাঝহাবের 14 আইটেমের মৌলবী আছে, তাহলে কোনটা মাঝহাব ঠিক, কোন আলেমের কথাটা ঠিক? নিশ্চয়ই না, এখানেও কোনো ফিনিশিং আসবে না, এখানেও কোনো ফিনিশিং আসবে না। তাবিজ বিক্রি করা একজন মৌলবী আছেন, ওটা কি হানাফি মাঝহাব? কবরে পয়সা দেওয়া কি হানাফি মাঝহাব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইজা সাহাল হাদিস ফাওয়া মাযাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযাব। দুনিয়ার সমস্ত ইমাম যারা এসেছেন প্রত্যেকেই একই কথা বলেছেন, ইজা সাহাল হাদিস ফাওয়া মাযাবি, যেটা সহিহ হাদিস ওটা আমার মাযাব। সব সহিহ হাদিস হলো এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযাব। বন্ধুগণ, এই দেখেন সূরায় হজ, সূরায় হজের দ্বিতীয় সেজদায় লেখছে আস-সাজদাতু ইনদা শাফিঈ। বলছে, ওহে হানাফি মাঝহাবের লোকেরা, কোরআন তেলাওয়াতের সময় তোমরা সতর্কতা থাকো, এই সেজদা কিন্তু আমাদের সেজদা নয়, এটা হলো শাফিঈ মাঝহাবের সেজদা। দেখেন, পড়ে পড়ে দেখেন, যারা পড়তে জানেন পড়ে দেখেন, সূরায় হজ্জের কত বড় দুঃসাহস। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির জন্মের পূর্বে কোরআন নাজিল হয়েছে, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির জন্মের পূর্বে কোরআন নাজিল হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সেখানে সেজদা দেওয়া হয়েছে কি হয়নি? যদি সেজদা দেওয়া হয়ে থাকে তাহলে আমি কেন সেটা দেখতে যাব? আপনি বলেছেন মানুষের কাছে কিছু কিছু কিছু চাওয়া যাবে না, তাহলে আমরা অনেক সময় মানুষের কাছে নিজেদের জন্য দোয়া চাই, এইভাবে দোয়া চাওয়া যাবে কি? মানুষের কাছে ওই জিনিস চাওয়া যাবে যেটা মানুষ দেওয়ার ক্ষমতা রাখে। ডাক্তারকে বলবেন ডাক্তার সাহেব ওষুধ দেন, ডাক্তার ওষুধ দেওয়ার ক্ষমতা রাখে। ডাক্তারকে যদি বলেন ডাক্তার আমার রোগ ভালো করে দেন, তাহলে এটা আবার শিরিক। কথা বোঝা গেল? মানুষের কাছ থেকে ওইটা চাওয়া যাবে যেটা মানুষ দেওয়ার ক্ষমতা রাখে। তাসাউদে আঙ্গুল তুলা ও নাড়ানোর সুন্নতি পদ্ধতি কি? তাসাউদে আঙ্গুল তুলা নাড়ানোর সুন্নতি পদ্ধতি হলো এই অনামিকা এবং কনিষ্ঠ আঙ্গুল বন্ধ থাকবে, মধ্যমিকা এবং এই ই আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল একত্রিত গোলাকার হবে, আর শাহাদত আঙ্গুল উঠানো থাকবে, নাড়াতে থাকবেন, নজর থাকবে আঙ্গুলের মাথার দিকে, তাসাউদের এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত। সাহসিদ্দার সুন্নতি তরিকা কি? সাহসিদ্দার দুই পদ্ধতিতে দিতে পারেন, সাহসিদ্দার সালাম ফিরানোর আগে অথবা সালাম ফিরানোর পরে, দুইভাবে দেওয়ারই দলিল আছে। সালাম ফিরানোর আগে যদি দেন তাহলে সালাম সেজদা দিলেন, সালাম ফিরিয়ে দিলেন, শেষ হয়ে গেল। আর সালাম ফিরানোর পরে যদি দেন তাহলে আর তাশাহুদ পড়তে হবে না, তবে সালাম ফিরাতে হবে। জুমার দ্বিতীয় খুতবায় এক খতিব সাহেব সমবেত মুসল্লিদের নিয়ে মোনাজাত করেন, এটা কি সঠিক? জি না, সঠিক নয়। খুতবার শেষে তিনি দোয়া পড়বেন, মুসল্লিরা ইচ্ছা করলে আমিন বলতে পারেন। ফজর ও মাগরিব নামাজের পর সূরা ইখলাস, ফালাক ও নাস কিভাবে পড়তে হয়? প্রতিটি সূরা আলাদাভাবে তিনবার, নাকি সূরা তিনটি পর পর পড়ে তিনবার? সূরা তিনটি পর পর পড়ে তিনবার পড়বেন, আর যদি শোয়ার সময় হয় তাহলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক একসাথে পড়ে তারপর ফু দিবেন হাতে, তার হাতটাকে ডলে মুখে মলবেন, তারপরে সামনের অংশ, তারপর পিছনের অংশ, প্রথমে আগে মুখে মলবেন, তারপর পিছনে, তারপরে বুকে, তারপর পিঠে, তারপরে সামনের রানে, তারপর পিছনের রানে, এইভাবে একদম পা দিয়ে নামিয়ে দিবেন তিনবার। আল্লাহর কাছে খারাপ হালাল হলো তালাক, এটা কি সহিহ হাদিস? হাদিসটা সম্ভবত সহি নয়, ভালো করে জেনে নেবেন। আসরের সালাতের পরে গাড়িতে উঠলে মাগরিবের সময় গাড়িতে শেষ হয়ে গেছে, মাগরিবের সালাত এশার সাথে পড়ব কি? মাগরিবকে এশার সাথে পড়তে পারেন, আর এশাকে মাগরিবের সাথে পড়তে পারেন, জোহরকে আসরের সাথে পড়তে পারেন, আর আসরকে জোহরের সাথে পড়তে পারেন, দুইভাবেই পড়ার দলিল আছে। আপনাকে আল্লাহ কনসেশন দিয়েছেন, কিন্তু মোল্লা কনসেশন দিতে নারাজ। ইসলামের ভিত্তি কি? ইসলামের ভিত্তি হলো পাঁচটি। একটি হলো শাহাদত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুই নম্বর হলো সালাত কায়েম। তিন নম্বর হলো জাকাত প্রদান। তারপরে হজ পালন আর সিয়াম পালন, জাকাত প্রদান, হজ পালন, সিয়াম পালন, হলো তো নাকি পাঁচটি, তিনটি হলো সবার জন্য আর দুইটি হলো ধনীদের জন্য। জুমার দ্বিতীয় খুতবার শুরুতে খতিব সাহেব মুসল্লিদের নিয়ে সমবেতভাবে মোনাজাত করেন, এটা কি ঠিক? দ্বিতীয় খুতবার শুরুতে, জি না, সম্মিলিত মোনাজাতের কোনো দলিল নেই। যেই মুসলিম, সেই মুসলিম যার হাত ও জিহবা হতে অপর মুসলিম নিরাপদ থাকে, এটা কি সহি হাদিস? জি হ্যাঁ সহি হাদিস। যদি সহি হয় তো মুসলিমের হাত হতে বিধর্মীরা নিরাপদ না থাকা কি জায়েজ? বিধর্মীরা নিরাপদ না থাকা কি জায়েজ? জি না। বিধর্মীদের কেন? একটা কুকুরের উপরও আপনি অন্যায়ভাবে কোনো অত্যাচার করতে পারেন না, একটি কোনো পশু প্রাণীর উপরেও অন্যায় অত্যাচার করতে পারেন না। যে ব্যক্তির জবান থেকে, হাত থেকে অপর মুসলিম ভাই নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলিম। এটাকে বলা ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল, ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল, অল্প বলে বেশি বুঝানো। আল্লাহ কি শুকরের হাড্ডি হারাম করেছেন না গোস্ত হারাম করেছেন? ওয়ালাহমুল খিনজির, শুকরের গোস্ত হারাম, হাড্ডি হালাল, চর্বি ওটাও হারাম, চর্বিও হারাম, কলিজাও হারাম, মগজও হারাম, হাড্ডিও হারাম, সবই হারাম, কিন্তু আল্লাহ বলছে শুকরের গোস্ত হারাম। এটাকে বলে ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আল্লাহ উত্তর পূর্ব এবং পশ্চিমের রব। আল্লাহ কি পূর্ব পশ্চিমেরই রব, শুধু উত্তর দক্ষিণের রব নন? একদিন এক ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞেস করেছিলেন, তা আমি তখন জিজ্ঞেস করলাম, স্যার আপনার বড় ছেলের নাম কি? তো বলছে আমার বড় ছেলের নাম আবদুল্লাহ। দ্বিতীয় ছেলের নাম কি? বলে দ্বিতীয় ছেলের নাম হাসানুল্লাহ। তৃতীয় ছেলের নাম কি? তৃতীয় ছেলের নাম হলো আরিফ বিল্লাহ। তা আপনার ছেলেগুলি যে আছে, আপনাকে যদি আবদুল্লাহর বাপ বলে ডাকা হয় তাহলে আর দুই ছেলে কি অস্বীকার হলো? নাকি বলতে আবদুল্লাহ, আসাদুল্লাহ, হাসানুল্লাহ, সানাউল্লাহ, অলিউল্লাহ, সবার বাপ এই আসেন এদিকে, সবার নাম বলতে একসাথে? মানে তুমি ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল, মাল সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি, এটার মানে হলো ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। নিয়ত ভালো কিন্তু অশুদ্ধ সালাম, এরূপ সালামের জবাব দেওয়া যাবে কি? অশুদ্ধ সালামের জবাব দিবেন আর আপনি তাকে সালামটাকে শুদ্ধ করে দিবেন। মুসাফা করার সময় কিছু বলতে হবে নাকি কিছু না বললেও চলবে? মুসাফার যত দলিল পেলাম সবগুলি দুর্বল, একটা সবল পাইনি। দু হাতে মুসাফা, বুকে শেষে বুকে হাত রাখা, এ সম্পর্কে কিছু বলবেন? মুসাফা দুই হাতে হবে, তিন হাতে নয়। মুসাফা বলে এক হাতে তালি বাজে না, তো এক হাতে তালি বাজে না, এক হাতে মুসাফা হয় নাকি? এক হাতে কোথায় মুসাফা করবেন? মুসাফা দুই হাতে হবে, আপনার এক হাত আর আমার এক হাত। ওয়াজহু সাফাতে আলা সাফাতে, সাফা মানে হলো হাতের তালু, হাতের তালুর সাথে তালু রাখার নাম হলো মুসাফা, হাতের পিঠের সাথে তালু রাখার নাম মুসাফা নয়। একদিন এক বুজুর্গের কাছে মুসাফা হাত দিলাম, তো বুজুর্গ বলল, বেয়াদব, কি হয়েছে উস্তাদ জি? তো বলল যে আমি কি তোর বন্ধু, তুই এক হাতে মুসাফা করলি, বেয়াদব। তো বললাম যে এটা তো ময়লা পরিষ্কার করার হাত, এটা আপনার ডান হাতে লাগালাম না, তুই বেয়াদবি হলো। আচ্ছা লাগিয়ে দিলাম, যান আদব রক্ষা হয়ে গেল। হতভম্ব হয়ে তাকায় গেল বুখারীর হাদিস, বুখারীতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে তাসাহুদ শিক্ষা দিলেন এমন ভাবে যে আমার হাত ছিল ওয়াকানা ইয়াদি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, আবার আসেন, ওয়াকানা ইয়াদি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ডান হাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই হাতের মাঝে। মুরব্বী মানুষের বাম হাত ছাত্রর ডান হাতে লাগলে অসুবিধা নাই, কিন্তু ছাত্রর বাম হাত উস্তাদের ডান হাতে লাগলে বেয়াদবি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাত ছিল, আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এক হাত ছিল, সেটা ছিল তাসাহুদ শিক্ষা দেওয়ার ব্যাপার। মানুষ কারো হাত ধরে কোনো কথা বলে, মানুষ কারো মাথায় হাত দিয়ে কোনো কথা বলে, পিঠে হাত দিয়ে কথা বলে, এটা তো মুসাফার দলিল নয়। হারাম ও মাকরু ওয়াক্তে কি দুখুলুল মসজিদ তাহিয়াতুল উযুর সালাত করা যায়? জি হ্যাঁ, তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল উযু তোয়াফের সালাত, এগুলিকে বলা হয় জাওয়াতুল আসবাব, জাওয়াতুল আসবাব মানে হলো কারণ ঘটিত সালাত, যে সমস্ত সালাত কোনো কারণে আপনার উপর পতিত হয় সেটা যখন সময় হবে তখনই আপনি পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের মধ্যে কার যে কেউ যখনই মসজিদে ঢুকবে, ফালিয়ার কারাকাতাইনে কাবলা ইয়াজলিসা, বসার আগে যেন দুরাকাত পড়ে নেয়। যে কেউ যখনই মসজিদে ঢুকবে, হাদিসের শব্দ, তোমাদের মধ্যে কার যে কেউ যখনই মসজিদে ঢুকবে তখনই যেন দুরাকাত পড়ে নেয়। যিনি কাবা ঘর তোয়াব করবেন, কাবা ঘর তোয়াব যখনই শেষ হবে তখনই দুই রাকাত করবেন, বেলা মাথার উপর আছে না বেলা ডুবছে না ঘুরছে ওটা দেখার দায়িত্ব তার নয়। অনুরূপ ভাবে যিনি ঘুমন্ত ব্যক্তি, ঘুম থেকে উঠেছেন, বেলা উঠছে কি ওঠে নাই তা দেখার দায়িত্ব তার নয়, সে ঘুম থেকে উঠে দ্রুত উজু করে সঙ্গে সঙ্গে সালাত আদায় করে নিবে। সহি মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন, মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরে কাবলা আন তাতলু আস শামস ফাকাদ আদরাকাল ফজর, ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠে সালাত আদায় শুরু করলো, এক রাকাত পড়লো বেলা উঠে গেল, দ্বিতীয় রাকাত পড়তে পড়তে বেলা উঠলো, বেলা উঠার আগে এক রাকাত হলো, বেলা উঠার পরে দুই এক রাকাত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার সালাত হয়ে গেছে, তার কোনো সমস্যা নেই, যেহেতু ঘুমন্ত ব্যক্তি তার জন্য স্পেশাল কনসেশন। মহিলাদের নামাজে কি তাকবীরে উলার সময় দুই হাত চাদরের বাইরে এনে কান বরাবর অথবা কাঁধ বরাবর তুলতে হবে? মহিলাদেরও কান বরাবর অথবা কাঁধ বরাবর তুলতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী আপনি বলেন আমি তোমাদের অতি নিকটে, তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান নন কি? আল্লাহ কোরআনে বলছেন আমি অতীব নিকটে, আমি তার ঘাড়ের রগের চেয়েও কাছে। আর আল্লাহ বলছেন কোরআনে, আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, রহমান হলেন আরশে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, আর কোরআন আসমান থেকে এসেছে জিবরাইল আলাইহিস মাধ্যমে আল্লাহর দরবার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান হলে জিবরাইল আমিনকে আর ওহী নিয়ে আসা লাগতো না, ঘাসের মধ্যে আল্লাহ আছে তো ঘাসের সামনে দাঁড়িয়ে নবী কথা বললেই ওহী হয়ে যেত, ঘাসের সামনে দাঁড়িয়ে নবী কথা বললেই মেরাজ হয়ে যেত। জি না, আর রহমান সিস্তা, রহমান আরশে, আল্লাহ আরশে আর বান্দা জমিনে, বান্দার কাছে আল্লাহ, তার মানে আল্লাহর বান্দার জন্য আল্লাহর বান্দার জন্য অনেক দূর, কিন্তু আল্লাহর কাছে এই দূরটা কোনো দূর নয়। আল্লাহ বলছেন আমার কাছে এই দূরত্বটা কোনো দূর নয়, এটা আল্লাহর কাছে অতীব নিকটে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো যে এক আল্লাহ আরশে আজিমে, আর আল্লাহ যে বললেন সবার সাথে আল্লাহ, আইনামা কুনতুম অহুয়া মাকুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আকাশের দিকে তাকাও, তাকায় দেখে উপরে চাঁদ আছে, চাঁদ দেখা যাচ্ছে সবার মাথার উপরে, বলে হ্যাঁ সবার মাথার উপরে, একজনের মাথার উপরে না সবার মাথার উপরে, বলে সবার মাথার উপরে, চাঁদ কয়টা, কয়েকটা, কয়বার, দুইজন হাঁটো, একজন পশ্চিম দিকে যাও আর একজন পূর্ব দিকে যাও, দেখেন তো চাঁদ কোথায় যায়, বলে পশ্চিমওয়ালার সাথে যাচ্ছে আর পূর্ববালার সাথে যাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ইরাকের আকাশে থাকি তখন চাঁদ আমার ইরাকের মাথায়, ইরাকের আকাশের মাথায়, আমি যখন ফিলিস্তিনে যাই তখন ফিলিস্তিনের আকাশে থাকে চাঁদ, আমি যখন মিশরে যাই তখন মিশরের আকাশে থাকে চাঁদ, আল্লাহর ক্ষুদ্র মাখলুক চাঁদ যদি দুনিয়ার সব মানুষের কাছে থাকে, উপরে থাকার অবস্থাতে আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা তাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায়, আল্লাহ হলেন আরশের আদিমে। চাঁদ কি ঘরে ঘরে ঢোকে না পকেটে পকেটে থাকে? চাঁদ যার যার মতো হেঁটে বেড়ায় তার তার সাথে, পূর্ববালা দেখতেছে চাঁদ আমার সাথে পূর্ব দিকে যাচ্ছে আর পশ্চিমওয়ালা দেখতে চাঁদ আমার সাথে পশ্চিম দিকে যাচ্ছে। অনেক লম্বা হয়ে গেল, ধৈর্য ত্রুটি ঘটাতে চাই না, এখানেই আজকের মতো সমাপ্ত হলো। আল্লাহ পাক তৌফিক দিলে আবার অন্য কোনো দিন আসা হবে। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আস্তাগফিরুহু মিন কুল্লি যামিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুর রহিম। মসজিদ ভঙ্গের সুন্নতি দোয়াটা আমরা সবাই মনে মনে পড়ে নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল চুক হলে সংশোধন করে দিব। দুপুর বেলা কি কোনো মাত্র টাইম আছে? মাথার উপর থাকে ওইটা আছে।